يدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. وقال الله سبحانه وتعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل: وما إخلاصها؟ قال: أن تحجزه عن محارم الله. وأيضا قال: المؤمنون حينون لينون كالجمل الآنف، إن قيد إن قاد وإن أنيخ على صخرة استناخا. وأيضا قال: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام بزرگوں اور بھائیوں، فجر کے بعد کا جو وقت ہوتا ہے اس میں تھوڑی نیند آتی ہے آدمی کو، ذرا سا نیت بنا کر جو کرنا ہو کر بات سننی ہے تاکہ بات جو ہے ہم سب کو سمجھ میں آ جائے. بات سمجھنے کے لیے سننا توجہ دھیان سے ضروری ہے. توجہ دھیان سے بات سنیں گے تو بات سمجھ میں آئے گی، سمجھ میں آ جائے گی تو کرنا آسان ہو جائے گا. اس لیے میرے بزرگوں، توجہ دھیان سے جاگ کر چوکنا ہو کر بات سننی ہے. اللہ تعالی ہم سب کو توفیق عطا فرمائے. نحمده ونصلي على رسوله الكريم، اما بعد، قابل احترام بھائی بزرگوار دوستو، مہمان بولتے سنجے بھائی فجر نماز پڑھے سے سمے تا ہے সেই সময়ের মধ্যে বলেন যে ঘুম আসতে থাকে, বলেন যে স্বাভাবিকভাবে মানুষের ঘুম আসে, তো বলেন যে আমরা সেই ঘুমরে দূর করব, সতর্ক থাকব, ঘুমরে দূর করে আমরা কথা শুনব। বলেন যে যখন আমরা ঘুম থেকে সজাগ হইয়া ঘুমকে দূর করে আমরা জ্ঞানের সাথে কথা শুনব, তো বলেন যে ভাই দুস্ত এই কথাগুলো আমাদের বুঝে আসবে, আমরা বুঝতে পারব। আর বলে যে যখন একটা কথা একজনের ধ্যানের সাথে তাওয়াজ্জুর সাথে সতর্কতার সাথে শুনে, তো বলে যে সেই কথাটা তার বুঝের মধ্যে আসিয়া যায়। আর যখন একটা কথা সে বুঝতে পারে তখন সেটার জন্য তার আমল করা তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য ভাই আমরা প্রত্যেককে আল্লাহ জাল্লা শানহু ধ্যানের সাথে চৌকান্নার সাথে এই কথাগুলো শোনার তৌফিক দান করেন এবং আমলেরও তৌফিক দান করেন। بزرگ اور بھائیو، اللہ جل جلالہ عم نوالہ نے ہم سب کو ایمان عطا فرما کر حضرت محمد صلی اللہ علیہ وسلم کی امت میں پیدا فرما کر ایمان کی نعمت دے کر ایک ذمہ داری ڈالی ہے. اس امت کی بڑی ذمہ داری ہے میرے بزرگوں، حضور صلی اللہ علیہ وسلم کے امتی ہونے کی حیثیت سے اس امت پر اپنی ذات سے لے کر سارے عالم کے انسانوں کی ذمہ داری ہے. اس امت کو خیر امت اسی بنیاد پر کہا گیا کہ اپنی ذمہ داری کے ساتھ زندگی گزارے اور اپنی ذمہ داری پر چلے. ذمہ داری کے ساتھ اگر یہ امت چلے گی تو اس کا خود کا صحیح راستے پر چلنا آسان ہوگا، اور اپنی ذات سے لے کر اس کے اہل محلہ، اس کے گھر کے لوگ، اسی طرح سے افاق کی بستیوں کے لوگ، یہاں تک کہ سارے عالم کے انسانوں کو ایک صحیح راستہ ملے گا اور صحیح زندگی ملے گی. اگر یہ امت اپنی ذمہ داری کے ساتھ چلے گی تو پھر میرے بزرگوں، اس کو اپنے کھانے پینے، پہننے اوڑھنے اور اپنی اپنی حاجتوں سے اس کو جو ہے زیادہ جو ہے اپنی حاجتوں میں نہیں لگے گا، بلکہ ضرورت کے بقدر اپنی ضرورت پوری کرتے ہوئے اپنے کام میں لگ کر، محنت میں لگ کر کام کر رہا ہوگا، ذمہ داری کے ساتھ چل رہا ہوگا، اور اللہ جل شانہ من والہ دنیا کی زندگی کے بھی بنانے کا فیصلہ کرے گا، اور آخرت کی ابدالآباد کی زندگی بھی اللہ بنا دے گا۔ تو بولیں گے بھائی دوستو، اللہ جل شانہ من والہ ہمارے کے ایمان دیسن، آئر ساتھ ساتھ بولیں گے ہمارے کے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم امتر مدد بنائیسن، বলেন যে আল্লাহ পাকে আমাদেরকে রসুলের পাকের উম্মতের মধ্যে বানিয়ে আমাদের উপরে আল্লাহ পাকে বহুত বড় এক জিম্মাদারি দিয়েছে। বলেন যে দুস্থ আমাদের উপরে অনেক বড় একটা জিম্মাদারি আসছে। আর বলেন যে ভাই দুস্থ সেই জিম্মাদারিটা কি? বলেন যে দুস্থ সেই জিম্মাদারি হইল, বলেন যে আমার নিজের জাত থেকে শুরু করে সারা দুনিয়ার সমস্ত মানব জাতির জিম্মাদারি আমাদের উপরে আল্লাহ পাকে দান করছে। যে ভাই দুস্থ বলেন যে এটা হলো আমাদের আল্লাহর পক্ষ থেকে সেই জিম্মাদারি আসছে। তো বলেন যে একজন যখন সে তার জিম্মাদারিটাকে সামনে রাখে, বলেন যে সামনে রাখবে সে, আর ওইটা রেখে যখন সে চলবে, তো বলেন যে দুস্থ তার জন্য সোজা রাস্তা পাওয়া, বলেন যে সহি রাস্তা পাওয়া তার জন্য সহজ হবে। আর এমনি ভাবে যখন একটা লোক সে তার উদ্দেশ্যে সামনে রেখে সে চলবে, তো বলেন যে প্রথম তো তার জাত, এরপরে বলেন যে তার ফ্যামিলির লোক যারা থাকবে, তার ঘরের লোকরা, এমনিভাবে তার মহল্লার লোকরা, বলেন যে এরপরে তার দেশের লোক, এমনিভাবে তার থেকে আর সহি রাস্তা, আর বলেন যে সহি আর সঠিক রাস্তা তারা পাইতে থাকবে, তার দ্বারা মানুষের সঠিক রাস্তা পাবে। এমনিভাবে বলেন যে দুস্থ আর যখন একজন মানুষে সহি মানে তার জিম্মাদারিটা তার সামনে থাকবে আর জিম্মাদারিদের সামনে রেখে চলবে, তো বলেন যে ভাই দুস্থ দুনিয়াতে যে তার জরুরত আছে খানা পিনা পড়া শোয়া, বলেন যে সেইগুলার মধ্যে সে কম সময় দিবে, আর দিয়া সে তার জিম্মাদারিকে আদায় করতে থাকবে। তো বলেন যে দুস্থ যখন সে এইভাবে তার ওই জরুরতের মধ্যে কম সময় দিয়ে জিম্মাদারিকে পুরা করতে থাকবে, তো আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালহু তার উসিলায় বলেন যে এমনি ভাবে তাকেও আল্লাহ পাকে সোজা রাস্তা দেখাইবেন, এবং তার দ্বারা অন্যান্য মানুষও সোজা রাস্তা পাইতে থাকবে, এবং দুনিয়া আখেরাতের সফলতা তারা নিয়ে নেবে। ইস উম্মত কো খায়রে উম্মত শর্ত কি বুনিয়াদ পর কহা গয়া হে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে থে কি ইস উম্মত কো اس امت میں جو مخاطب کیا گیا ہے وہ ہمارے زمانے کے لوگ ہیں، ہمارے زمانے کے ایمان والے ہیں، کہ انہوں نے اپنے آپ کو اس ذمہ داری پر چلایا تھا اور اسی ذمہ داری پر وہ زندگی گزار رہے تھے۔ اس امت کو خیر امت اسی بنیاد پر کہا گیا ہے کہ یہ امت ایک ذمہ داری کے ساتھ جیے گی اور ایک ذمہ داری والی زندگی گزارے گی۔ وہ کیا ہے؟ اللہ کے بندوں کو اللہ کے مرضی کے کاموں کی طرف متوجہ کرنا۔ کائنات کا خالق مالک جس نے ہم کو بنایا، ساری کائنات کو بنایا، ساری مخلوق کو بنایا، اس اللہ جل جلالہ وعمن وعنہ کی طرف دعوت دینا اور اس کی مرضی کے کاموں میں، اس کی مرضی کے کاموں کی طرف لوگوں کو متوجہ کرنا اور اس کی ناراضگی کے کاموں سے لوگوں کو ہٹانا۔ میرے بزرگوں، جب اس ذمہ داری پر امت چلی تو اللہ جل شانہ ومن والہ نے ان کی تعریف فرمائی، اور آنے والی قیامت تک کے اس امت کے مسلمانوں کی ذمہ داری بتلا دی کہ تم جو ہے اگر اللہ کا تقرب حاصل کر سکتے ہو اور اللہ کے حکموں پر زندگی گزارنا اور اللہ کی منع کی ہوئی چیزوں سے خود رکنا، اگر تم یہ چاہتے ہو تو پھر اپنی ذمہ داری پر چلو۔ میرے بزرگوں، اس کے اثرات پڑتے ہیں۔ جب آدمی اللہ کے بندوں کو اللہ کی مرضی کے کاموں کی طرف متوجہ کرے گا اور اللہ تعالیٰ کی ناراضگی کے کاموں سے لوگوں کو ہٹائے گا تو پھر اس کا ایمان بڑھتا جائے گا اللہ پر اور اس کے دل میں یقین بنتا جائے گا کامیابی کا اللہ کے عوامر اور احکامات کے اندر اور اس کا قدم اللہ کے مرضی کے کاموں کی طرف بڑھتا چلا جائے گا اور اللہ کے ناراضگی کے کاموں سے اس کے اندر رکنے کی استعداد پیدا ہو. بولیں جی بھائی دوستو یہ امت کے جو شریشت امت بولا اسے بولیں جی ایٹر اوپری اور بولیں جی بھائی دوستو شریشت امت اور خیر امت ہوا جن اللہ جل شانو شرط لگائی دیسن ایکتا شرط ساتھ سے اتم امت ہوا بولیں جی حضرت عمر رضی اللہ تعالیٰ نو فرمان جی শ্রেষ্ঠ উম্মত আর খাইরে উম্মত যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বলেন যে এটা আমাদের জমানা আর মানুষের জন্য, অর্থাৎ সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছেন. তো এই জন্য বলেন যেই ব্যক্তি চায় যে সে উত্তম উম্মত হইতে, তো বলেন যে তার জন্য শর্ত হইল সে এই শর্ত পুরা করতে হবে. বলেন যে মানুষকে বালাইয়ের দিকে সে আহ্বান করতে হবে এবং বড়াইয়ের থেকে মানুষকে বিরত রাখতে হবে. বলেন যে যখন সেই শর্ত সে আদায় করবে তো বলেন যে সে তখনই উত্তম হইতে পারবে. তো বলেন যে দুস্থ এই জন্য জিম্মাদারি হইল এটা যে আমরা সমস্ত মানুষকে আমরা মখলুক থেকে খালিকের দিকে দাওয়াত দেওয়া, যিনি খালিকে কায়নাত সমস্ত জগৎকে যিনি বানাইছেন, বলেন যে সব মখলুক আল্লাহ জাল্লা শানু যে বানাইছেন এই সমস্ত নকশার থেকে আল্লাহ জাল্লা শানুর জাতের দিকে মানুষকে আহ্বান করা, বলেন যে এটা হইল জিম্মাদারি. আর এরপরে বলেন যে ভাই দুস্থ জিম্মাদারিটা এ উম্মতের কি, যে বলেন যে প্রত্যেকে আপনার জাতের থেকে শুরু করে একটু হইল সে এমনি ভাবে সমস্ত মানুষকে সে ওই সমস্ত কামের মধ্যে লাগাইবে, বলেন যে কামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আর সন্তুষ্ট হন. আর বলেন যে ওই সমস্ত আল্লাহ পাককে যে সমস্ত কামে নারাজ করে অসন্তুষ্ট করে সেটার থেকে তাদেরকে বিরত রাখবে. তো বলেন যে ভাই দুষ্ট এই জন্য উত্তম উম্মত হইতে হইলে আর কামিয়াবি আর সফলতা লইতে হইলে তো বলেন যে দুষ্ট এই কামটা করতে হবে. বলেন যে সেটা কি, বলেন যে মানুষকে ওই রকম ভালাইয়ের দিকে ডাকতে হবে, আল্লাহকে রাজি সন্তুষ্ট করে ওই সমস্ত কামের দিকে সে দাওয়াত দিতে হবে. আর যেই সমস্ত কাম করলে আল্লাহ নারাজ আর অসন্তুষ্ট হন, বলেন যে সেগুলোর থেকে তাদেরকে বিরত রাখতে হবে. দুষ্ট বলেন যে যখন একজন এই কামটা করবে তো বলেন যে তার জাতির থেকেও সে ওই কাম করা মানে আল্লাহ পাককে রাজি করার মতো আমল করা তার জন্য সহজ হবে. আর এমনি ভাবে যখন অন্যকে সে দাওয়াত দিতে থাকবে এই কথার দিকে তো তার জন্য ওটা সেও সেখান থেকে উপকৃত হইতে থাকবে. আর বলেন যে যখন মানুষকে এটার থেকে বিরত রাখতে থাকবে খারাপ কাম থেকে ফিরাইবে তো বলেন যে ভাই দুস্ত এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু এই কামের বরকতে তাকেও এরকম আল্লাহর হুকুম মানা আর আল্লাহ নারাজি অসন্তুষ্টের থেকে বাঁচা সহজ করে দিবেন এবং আল্লাহ পাকে তার দুনিয়া আখেরাতকে বাড়াই দেবেন. ভাই সোনে ওয়ালে জাগ যায়, বলে যে ভাই যারা ঘুমাই পড়ছি অর্থাৎ মাথা নত হয়েছে ভাই মেহরবানি করে একটু সজাগ হয়ে যাই আর সজাগ করে দিন. জগা দো ইনকো জগা দো আগে যে বেঠে বসে আছেন ওনারা এই যে দেখেন না লাইন দিলে সজাগ করে দিই মেহরবানি. মাশাআল্লাহ পুরি জামাত সো রহি হে, বলে যে ভাই পুরা জামাতই তো এখানে ঘুমাই দিচ্ছে এটা উঠাই দিই ভাই একজন আরেকজনে জাগাই দিই যে আপনাদের ডাইনে বামে যে নারা আছে ওই যে উঠাই দেয় ভাই সামনে একটু মেহরবানি করে মুজাহিদের সাথে বসি. জিম্মেদারি জব সমঝ মে আ জাতি হ্যায় তো নীদে উড় জাতি হ্যায়, বলে যে ভাই যখন জিম্মাদারি মানুষের বুঝে আছে তো ঘুম কোথায় চলে যায়, জিম্মেদারি পর আ গে তো ঘরওয়ালো নে দিন আয়েগা, ঘর কি ঔরতো নে দিন আয়েগা, বচ্চো নে দিন আয়েগা, পড়োসিও নে দিন আয়েগা اور اہل محلہ میں دین آئے گا, قرب و جوار کی دیہاتوں میں آبادیوں میں دین جائے گا, اور میرے بزرگوں مسجد مسجد سے سارے عالم میں دین جائے گا اگر ذمہ داری اٹھائی گئی. اس امت کا ایک ایک فرد حضور صلی اللہ علیہ وسلم کے کام کا ذمہ دار ہے, امت کے مرد بھی, امت کی عورتیں بھی, اور امت کے بچے بھی, یہاں تک کہ ہر شعبے میں زندگی گزارنے والے اس امت کے سارے مسلمان. میرے بزرگوں ذمہ داری کے اوپر ڈالے گئے ہیں اور سارے مسلمان جس قدر ذمہ داریوں کے ساتھ چلیں گے اللہ جل شانہ و من والہ دنیا بھی بنائیں گے اور آخرت بھی بنائیں گے. تو بولیں گے بھائی دوستو جہاں امت ذمہ داری آدھائی کرتے تھک بے تار پورے جی ذمہ داری دعا ہوئی سے دعاتر ذمہ داری جہاں سے آدھائی کرتے تھک بے تو بولیں جے تار گھرین مدد دین آس بے بولیں جے تار بچہ دین مدد دین آس تے تھک بے تار گھرین محیلہ دین مدد دین آس بے বলেন যে তার ঘর দিনদারি ঘর হবে, দিনের ঘর হবে. এমনি ভাবে বলেন যে তার পুরুষের মধ্যে দিন আসবে. আর বলেন যে ভাই দুষ্ট এমনি ভাবে তার আশপাশের যে এলাকা সেখানের মধ্যে যখন সে জিম্মাদারি আদায় করতে থাকবে বলেন যে তখন ওই সব এলাকার মধ্যেও দিন যাইতে থাকবে. বলেন যে এই যে জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই জিম্মাদারি যখন আমরা ঠিক মতো আদায় করব তো বলেন যে ভাই দুষ্ট আমাদের এক এক মসজিদ থেকে সারা দুনিয়ার মধ্যে হেদায়েত যাইতে থাকবে. বলেন যে সারা দুনিয়ার মানুষ রাস্তা পাইতে থাকবে, এক এক মসজিদ সারা দুনিয়ার জন্য এইরকম ভাবে হেদায়েতের সবম আর মাধ্যম হইতে পারে. তো এই জন্য ভাই বুজুর্গ দুস্থ যখন আমরা জিম্মাদারিকে ঠিক মতো আদায় করব তো বলেন যে আমাদের মধ্যে দিন আসবে, আমাদের ঘরওয়ালাদের মধ্যে দিন আসবে, আমাদের আশপাশে যখন দিন আসতে থাকবে আর এই জিম্মাদারি যখন আমরা আদায় করব আর দিন আসবে তো আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু মেহরবানি করে আমাদের দুনিয়াও বানাই দিবেন এবং আমাদের আখেরাতকে আল্লাহ বানাই দিবেন. জিম্মেদারি ওয়ালি জিন্দগি আল্লাহ তাআলা কি মদদ কো উতরওয়াতি হ্যায়. হাদিস মে ফরমা দিয়া গয়া কি জিম্মেদারি উঠানে কে বকদর আল্লাহ তাআলা কি মদদ আবেগি. মেহনত কুরবানি দাওয়াত মেরে বুজুর্গো ইয়ে আমল জো হ্যায় اللہ تعالیٰ کی مدد کو اتروانے والا کام ہے. یہ کام اللہ کی مددوں کو کھینچنے والا کام ہے. اللہ تعالیٰ نے قرآن کریم میں ارشاد فرمایا کہ اگر تم دین کے اللہ کے دین کے مددگار بنو گے تو اللہ تعالیٰ تمہاری مدد کرے گا. یا ایھا الذین آمنوا ان تنصروا اللہ ینصرکم. اللہ تعالیٰ کی مدد یقینی ہے. آج ہم نے اس ذمہ داری سے کوتاہی کی تو اللہ تعالیٰ کی مدد سے بھی محروم ہو گئے. میرے بزرگوں اپنے دین پر ثابت قدمی آتی ہے اللہ کے دین کی مدد پر کھڑے ہونے پر. دعوت اللہ کا جو عمل ہے آپ غور کریں گے قرآنی آیات اور احادیث پر تو اس ذمہ داری پر کھڑے ہونے پر اللہ تعالیٰ کی مدد ساتھ ہو جاتی ہے, اللہ تعالیٰ کی تائید غیبی ساتھ ہو جاتی ہے. اور سب سے پہلے ایمان والے کو اپنے دین پر ثابت قدمی حاصل ہوتی ہے. میرے بزرگوں جب ذمہ داری پر چلیں گے تو اللہ جل شانہ و من والہ ایسا ماحول سازگار بنا دیں گے کہ پھر دین پر چلنا آسان ہو جائے گا. جیسے آدمی اپنی ضرورتیں آسانی سے پوری کر لیتا ہے اس طرح سے دین پر چلنا بھی, حکموں کی تعمیل بھی, حضور صلی اللہ علیہ وسلم کی سنتوں کے مطابق زندگی گزارنا بھی آسان ہو جائے گا. تو بولیں جی بھائی بزرگ اور دوستو جہاں یہ ذمہ داری کے ہمرا بولیں جی قربانی ساتھ اور بولیں جی بھائی دوستو بولیں جی مجاہدہ ساتھ ہمرا ذمہ داری کے جہاں ہمرا آدائی کرتے تھکو تو بولیں جی یہ ذمہ داری تو ایرکم بولیں جی اٹا اللہ سہاج کے آنتے تھکے بولیں جی ذمہ داری روپر اللہ سہاج آستے تھکے বলেন যে হাদিসের মফহুম হইল যে যেই পরিমাণে জিম্মাদারি আদায় করতে থাকবে ওই পরিমাণে আল্লাহ পাকের পক্ষ থেকে তার সাহায্য আসতে থাকবে. তো বলেন যে ভাই দুস্থ এটা এমন এক কাম বলেন যে আল্লাহর দিকে যে দাওয়াত দেওয়া আহ্বান করা বলেন যে এটা এত বড় কাম যেটাই আল্লাহ পাকের সাহায্যকে আগলি আসতে থাকে. বলেন যে যার সাথে আল্লাহ গাইবি সাহায্য আছে বলেন যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ জাল্লা শানহু এই কথা পরিষ্কার করছে যে ও ঈমানওয়ালা তোমরা যদি আল্লাহর দিনের সাহায্য করো তাহলে আল্লাহ জাল্লা শানহু তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমাইয়া দিবেন. তো বলেন যে ভাই দুস্থ যখন এই জিম্মাদারি আদায় করতেছিল উম্মত তো বলেন যে আল্লাহ পাকের সাহায্য আর মদদ আসতেছিল. বলেন যে যখন আমরা এই জিম্মাদারি আদায় ঠিক মতো করি নাই এটার মধ্যে আমাদের কমি হয়ে গেছে, কোথায় হয়েছে তো বলেন যে আল্লাহর সাহায্য আমাদের থেকে চলে গেছে. তো এই জন্য বলেন যে ভাই দুস্থ যখন আমরা সব এই জিম্মাদারিকে আদায় করতে থাকব তো বলেন এই জিম্মাদারির দ্বারা আল্লাহ পাকের পক্ষ থেকে তো সাহায্য আসবে আর সবচেয়ে বড় যেই ফায়দা হবে উপকার হবে বলেন যে সেটা হইল আল্লাহ জাল্লা শানহু আমাদের কদমকে দিনের রূপে জমাই দিবেন অর্থাৎ দিনের রূপে ছাড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে. বলেন যে ভাই দুস্থ আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমকে পুরা করা আমাদের জন্য সহজ হবে। বলে যে যেরকম মানুষের প্রয়োজন খানা পিনা শোয়া এইগুলা তার জন্য সহজ হয়ে যায়, ঠিক এমনি ভাবে যখন আমরা এই জিম্মাদারি আদায় করব, জিম্মাদারিওয়ালা কাম এই দাওয়াতের কাম করতে থাকবো, তো বলে যে এটার দ্বারা আল্লাহ পাক একটা পবিত্র পরিবেশ বানিয়ে দেবেন, আর যে পরিবেশের উপরে আমাদের দিনের উপরে চলা সহজ হবে, আল্লাহর হুকুম মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে, এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে সুন্নতওয়ালী জিন্দগি আমাদের উপরে আমাদের চলা সুন্নতের উপরে জিন্দগিকে উঠানো, বলেন যে এইটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো বলেন যে ভাই এই জন্য যেই পরিমাণে আমরা জিম্মাদারি আদায় করব সেই পরিমাণে পরিবেশ বনবে, আর সেটার উপরে আমাদের দিনের উপরে চলা আল্লাহর হুকুম মানা সঠিক তরিকায় চলাও আল্লাহ পাকে সেটা সহজ করে দিবে। মেরে বুজুর্গ আর ভাইও, اللہ جل شانہ و من والہ نے دوسری جگہ ارشاد فرمایا، اے میرے نبی آپ فرما دیئے لوگوں سے، کہہ دیئے لوگوں سے کہ یہ میرا راستہ ہے کہ میں لوگوں کو اللہ کی طرف بلاتا ہوں۔ قل ہادی سبیلی ادعو الی اللہ علی بصیرۃ انا ومن اتبعنی، کہہ دیئے لوگوں سے یہ میرا راستہ ہے کہ میں لوگوں کو اللہ کی طرف بلاتا ہوں اس یقین کے ساتھ کہ میرا یہ بلانا حق ہے اور سچ ہے۔ ایک اللہ وحدہ لا شریک لہ کی طرف جس کے سوا کوئی معبود نہیں، نہ آسمانوں میں نہ زمین کے اوپر، وہی خالق و مالک ہے۔ ایک اللہ وحدہ لا شریک لہ کی طرف میں بلاتا ہوں، اور یہی کام جو ہے میرے متبعین کا بھی ہے، میرے متبعین کا بھی یہی کام ہے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم کے ایک ایک امتی کلمہ پڑھنے والے، خواہ وہ مرد ہو عورتیں ہو، چھوٹے ہو بڑے ہو، مالدار ہو غریب ہو، شہری ہو دیہاتی ہو، عربی ہو اجنبی ہو، میرے بزرگوں حیثیت امتی ہونے کے پوری امت کے اوپر حضور صلی اللہ علیہ وسلم کے کام کی ذمہ داری ہے۔ یہ امت اس کا ایک آدمی 99 آدمی کا ذمہ دار ہے، اور اس امت کے 99 آدمی ایک آدمی کے بھی ذمہ دار ہے۔ تو بولیں جی بھائی دوستو، اللہ جگہ مدد اللہ جل شانہ فرمائیتے سین جی اپنے ہمارے حبیب اپنے کو تو بولے دیں جی اٹھائی ہوئی لو ہمار راستہ سیٹا کی بولے جی دا اللہ دیکھے دعوت دوا ادعو الاللہ اللہ دیکھے آپن پڑا মালিক ও মালিকের দিকে দাওয়াত দেওয়া, কর্ণওয়ালা জাতের দিকে দাওয়াত দেওয়া। আর বলছেন যে এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বলছেন যে আলা বাসিরাতিন, বলে একিনের সাথে, বলেন যে জানিয়া বুঝা একিনের সাথে আমি আল্লাহর দিকে আহ্বান করি। তো বলেন যে ভাই দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন যে উনি আমাদের খালিক আর মালিক তার দিকে আহ্বান করা, বলেন যে এটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম আর জিম্মাদারি। এর সাথে সাথে বলেন যে অমানিত বাহিনী যেই ব্যক্তি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করল, অর্থাৎ রসুলে পাকের উপরে যারা ঈমান আনল প্রত্যেকেরই সেই জিম্মাদারি এসে গেল। বলেন যে দুস্থ নবীওয়ালা কামের জিম্মাদারি। তো বলেন যে চাই সে পুরুষ হোক অথবা মহিলা, চাই সে জওয়ান হোক আর বাচ্চা হোক, চাই ধনী হোক গরিব হোক, বলেন যে মালদার হোক বা ফকিরই হোক, বাচ্চা হোক বা এরকম ভাবে সাধারণ মানুষই হোক, আরবি হোক বা অনারবের লোক হোক, প্রত্যেক যারা রসুলে পাকের উম্মত, বলেন যে উম্মত হওয়ার কারণে প্রত্যেকের উপরে সেই জিম্মাদারি আছে যে এই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কাম সেই কামের জিম্মাদারি সে আদায় করতে হবে। মেরে বুজুর্গ আর ভাইও, জব মেহনত হোগি আর হর আদমি জিম্মেদারি কে উপর চলেগা তো ফির মেরে বুজুর্গ মাহল তৈয়ার হোগা, তাওহীদ কি দাওয়াত, রিসালত কি দাওয়াত, আখিরাত কি আবদুল আবাদ কি জিন্দগি কি দাওয়াত, یہ تین بنیادیں ہیں میرے بزرگوں۔ اس سے جو ہے دل کے اندر توحید اترتی چلی جائے گی، ایمان بڑھتا چلا جائے گا، اللہ سے ہونے کا یقین دلوں کے اندر بڑھتا چلا جائے گا، حضرت محمد صلی اللہ علیہ وسلم کی رسالت اور نبوت پر اعتماد پیدا ہوتا چلا جائے گا، نبی کی تعلیمات، نبی کا لایا ہوا علم یقین میں آتا چلا جائے گا، موت کا استحضار ہوگا، آخرت کی ابدال آباد کی زندگی کی تیاری کی فکر پیدا ہوگی، اور یہ دنیا جو سراسر دھوکہ ہے، سراسر دھوکہ ہے، اس کا دھوکہ دلوں پر کھلتا جائے گا، دلوں پر کھلتا جائے گا، قرآن پڑھے گا، قرآن پڑھے گا قرآن اس کے ایمان کو پڑھاتا چلا جائے گا. ایمانی مجلس ہے اس کے دل کے اندر اللہ کا ڈر بڑھاوے گی. میرے بزرگوں یہ ایمانی مجلس ہے میرے بزرگوں دور صحابہ میں گھروں کے اندر بھی قائم کی جاتی اور جو ہے مسجد کی باتیں گھروں کو گھر والوں کو بھی سنائی جاتی اور حضور صلی اللہ علیہ وسلم نے ہجرت کے بعد مسجد بنائی اور مسجد سے امت کو جوڑا. میرے بزرگوں جس طرح سے دعوت اندر کے ایمان کو بناتی ہے تو توحید دل میں اتارتی ہے اور جو ہے دلوں کے اندر سے اللہ کے غیر کا تاثر نکالتی ہے. دعوت حضرت محمد صلی اللہ علیہ وسلم پر اعتماد کو بڑھاتی ہے بحثیت نبی اور رسول ہونے کے. اور میرے بزرگوں آپ صلی اللہ علیہ وسلم کی تعلیمات یقین میں لاتی ہے. ایسی میرے بزرگوں ایمانی مجلسیں قائم کرنا مساجد کے اندر ایمانی مجلسیں قائم کرنا اللہ کے راستے میں نکلنے کے زمانے میں میرے بزرگوں اگر ہم حیات الصحابہ پڑھیں گے تو پھر جو ہے کام کیا ہے محنت کیا ہے اور اس امت کی کیا ذمہ داری ہے اور اس امت کو اللہ نے کس بنیاد پر عزت دی ہے اور کس طرح سے کامیاب ہوئی ہے اور کس طرح سے اللہ تعالیٰ نے اس امت کا پروان چلایا ہے. میرے بزرگوں ایک طرف دعوت اللہ کی محنت ہے اور دوسری طرف جو ہے وہ ایمانی مجلسیں ہیں ایمان کے حلقے ہیں میرے بزرگوں اور تیسری طرف عبادت کا ماحول قائم کرنا ہے آج میرے بزرگوں دین اندر سے کمزور ہوا پڑا ہے. اس کی وجہ یہ ہے کہ آج ہماری عبادتیں بھی اپنی حقیقت سے ہٹی ہوئی ہیں اور اپنی روحانیت سے ہٹی ہوئی ہیں بلکہ عبادت کا ظاہر بھی حضرت محمد صلی اللہ علیہ وسلم کی تعلیمات کے مطابق نہیں ہے. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ فرماتے تھے اگر دنیا میں تین عمل نہ ہوتا تو ہم جو ہے اس کی تمنا کرتے اللہ تعالیٰ ہمیں دنیا سے آخرت کی طرف لے جائے. اور دنیا میں کیا جینا اگر یہ تین عمل نہ ہو؟ ایک تو اللہ کے راستے کی نقل و حرکت دعوت اللہ، دوسرے ایمانی مجلسیں اور تیسرے اللہ کی زمین پر عبادت میں سجدوں میں سر رکھ کر لمبے لمبے سجدوں میں پڑے رہنا. میرے بزرگوں ان بنیادوں پر جس پر جو ہے اللہ کے رسول نے خود اپنے آپ کو چلایا اور صحابہ کرام رضی اللہ تعالیٰ عنہ مجمعین کو کن بنیادوں پہ کھڑا کیا، آج میرے بزرگوں اس مبارک محنت کے راستے سے انہی بنیادوں پر امت کو کھڑا کرنے کی محنت ہے تاکہ یہ امت اس کی کھوئی ہوئی استعداد دوبارہ لوٹ جائے اور اس کی کھوئی ہوئی صلاحیت دوبارہ لوٹ جائے اور اس کا دین حفاظت میں آ جائے، اس کا ایمان حفاظت میں آ جائے اور اللہ جل شانہ اس امت کے غریب سے غریب آدمی، مالدار سے مالدار آدمی کو اللہ تبارک و تعالیٰ اپنے دین پر استقامت عطا فرما دے. میرے بزرگوں یہ بڑی بنیاد ہے اس محنت کی اور بڑا مقصد ہے اس مبارک محنت کا. بولیں جی بھائی بزرگ دوست ہمارے جو دعوت بولیں جی دعوت تو ہلو بولیں جی ذمہ داری ہلو جو دعوت دیوا کسر دعوت دیو بولیں جی بھائی دوست تین جنس دعوت چل دے بولیں جی ایک تو ہلو بھائی دوست توحیدر دعوت আর বলেন যে রেসালতের দিকে আর আখেরাতের দিকে দাওয়াত দিতে হবে। বলেন যে দুস্থ আমরা দাওয়াত দিব যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু করনেওয়ালা জাত। বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু করেন ওনারই হাতে সবকিছু। বলেন যে এমন ভাবে আমরা দাওয়াত দিব যার বরকতে আমাদের দিল থেকে বলেন যে কি হয়ে যায়, বলেন যে মখলুকের আসর সম্পূর্ণ বাহির হয়ে যায়, মখলুকের কোন আসর আমাদের আর প্রভাব আমাদের অন্তরের মধ্যে বিলকুল না থাকে। আর বলেন যে দুস্থ রেসালতের দাওয়াত দিতে হবে। বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি যে তালিম আর শিক্ষা দিয়ে গেছেন আর আল্লাহ রসুল যে এই জিনিস নিয়ে আসবেন যার তালিম দিচ্ছেন, বলেন যে সেটার উপরে আমাদের একই আসিয়া যায় যে সেটা বিলকুল হক, আর বলেন যে সেটাই আসল সফলতার রাস্তা। আর বলেন যে ভাই দুস্থ আখেরাতের দিকে আমাদের দাওয়াত দিতে হবে। বলেন যে আখেরাতের কথা আমরা বলবো যে আখেরাতের সুখ সেটাই আসল চিরস্থায়ী সুখ, আখেরাতের জিন্দগি বলেন যে সেটাই হইল আসল জিন্দগি। বলেন যে দুস্থ এমনি ভাবে বলেন যে এই কথাগুলো বলেন যে আখেরাতে চিরস্থায়ী সেটার সুখ চিরস্থায়ী এই কথাগুলো আমাদের সামনে আসতে হবে। বলেন যে আমরা এত বেশি এর দাওয়াত দিব। বলেন যে দুস্থ দাওয়াত দিতে দিতে বলেন যে সেটার উপরে আমাদের একই চলে আসে, বলেন যে একই মনে যায়। তো বলেন যে দোস্ত এক তো জিনিস হইল এরকম ভাবে দাওয়াত দিতে হবে, আর দুই নম্বর জিনিস হইল দোস্ত বলেন যে ইমানি মজলিস আমাদের লাগাইতে হবে। বলেন যে দোস্ত এই সমস্ত ইমানি কথা আমরা যেরকম বলবো, আমরা যেরকম আল্লাহ রাস্তায় বলবো এরকম, এগুলো তো আমাদের ঘরের মধ্যেও বলতে হবে। বলেন যে যখন আমাদের ঘরের মধ্যে ইমানের হালকা হবে, হযরত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের ঘরের মধ্যে ইমানের হালকা লাগত, তো বলেন যে আমরা আমাদের ঘরের মধ্যে ইমানের হালকা লাগাইব। তো যখন এই সমস্ত কথা আল্লাহ করনেওয়ালা জাত ওনারই হাতে সবকিছু এই কথার আলোচনা হবে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সেই নুরানি তরিকার কথা, অর্থাৎ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম যা নিয়ে আসছেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সেই তালিমের কথা, জিন্দগির কথা আলোচনা করতে থাকবো, আখেরাতের কথা আলোচনা করতে থাকবো। তো বলেন যে আমাদের ঘরওয়ালাদেরও ইমান বনতে থাকবে, একই বনতে থাকবে। তো বলেন যে ভাই দুস্থ আমরা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা মসজিদের মধ্যে ইমানের হালকা লাগত, তো বলেন যে সেইখান থেকে ওনারা সেই ইমানের কথাবার্তা নিয়ে ওনাদের ঘরে যাইতেন, আর ঘরে যাওয়ার পরে সেইখানে যাইয়া ওনারা সেই ইমানের হালকা লাগাইছেন। তো বলেন যে ভাই দুস্থ আয়াত সাহাবার মধ্যে আছে যে হযরত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিরকম ভাবে ওনারা সেই ইমানের হালকা লাগাইছেন, আর এই জিম্মাদারি আদায় করছেন, আর যেই জিম্মাদারি আদায় করার উপরে আর এই মেহনতের উপরে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালু কিরকম ওনাদেরকে সম্মান আর ইজ্জত দান করছেন, আর আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালু ওনাদেরকে কামিয়াব করছেন। বলেন যে ভাই দুস্ত রসুলের পাক ইসলাম এইরকম মদিনায় গেছেন, তো মদিনাতে মসজিদ বানাইছেন, বানাইয়া দুস্ত মসজিদকে মসজিদের মধ্যে এরকম ভাবে ইমানের হালকা লাগছে। বলেন যে যার কারণে ওনাদের ইমানও ছিল মজবুত, আর এর সাথে সাথে বলেন যে ওনাদের আমলও ছিল মজবুত। কিন্তু বলেন যে দুস্থ আজকে বলেন যে আমাদের অবস্থা এই হয়েছে যে ইমান আমাদের দুর্বল আর কমজোর হওয়ার কারণে আমাদের এবাদতটা বেজান হয়ে গেছে। বলেন যে তার মধ্যে কোনো জান নেই, বলেন যে এবাদত তো আছে ঠিক, কিন্তু বলেন যে জাহিরটাও বলেন যে বাতিন তো তার মধ্যে জান নাই, রুহানিয়ত নাই, বলকে জাহিরটাও রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে নাই, সেটার থেকে দূরে সরিয়ে গেছে। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এই জন্য আমাদের তো একটু হইল ভাই দুস্থ আল্লাহর রাস্তায় বাহির হওয়া, বাহির হইয়া যাইয়া বলেন যে আমরা কি করব, বলেন যে এরকম মেহনত করব আর দাওয়াত দিব, দাওয়াত দিয়ে আমাদের ইমানকে মজবুত করব, একটু তাওহীদের কথা বলতে হবে, আমরা এমনি ভাবে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিত তরিকা আর সেটার কথা বলবো, আখেরাতের কথা বলবো, আর যখন আমরা আসবো তো আমাদের এলাকায় ফিরে আসে আমরা আমাদের মসজিদের মধ্যে সেই হালকা লাগবে, ইমানই হালকা হবে, আর এর সাথে সাথে আমাদের ঘরের মধ্যে হবে। বলেন যে দুস্থ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আরে দুনিয়াতে যদি তিনটা জিনিস না হইত তাহলে আমি দুনিয়াতে থাকার পরিবর্তে আল্লাহর কাছে আখেরাতে মৌতকেই আমি পছন্দ করে নিতাম, আখেরাতে যাওয়া আল্লাহর কাছে চলে যাওয়া সেটারই আমি পছন্দ করতাম। বলেন যে এই তিন জিনিসের কারণে বলেন যে আমি দুনিয়াতে থাকাকে পছন্দ করি, একটা হইল আল্লাহর রাস্তায় নকল হরকত অর্থাৎ আল্লাহর রাস্তায় ফিরা, আর বলেন যে দুই নম্বর হইল বলেন যে ইমানি হালকা ইমানি মজলিস, তো বলেন যে দুস্থ আর তৃতীয় জিনিস বলছেন যে এবাদতের মধ্যে লম্বা লম্বা সজিদা করা অর্থাৎ আল্লাহর দরবারে লম্বা লম্বা সজিদা দেওয়া। বলেন এই তিন জিনিস যদি না হইত তাহলে আমি আখেরাতে যাওয়াকেই পছন্দ করতাম। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এই জন্য এই মেহনত বলেন যে আমাদের করতে হবে, দাওয়াত আমাদের দিব, বলেন যে যত বেশি আমরা এই দাওয়াত দিতে থাকবো তো একটু হইল এই আমাদের ইকিন বনতে থাকবে, মখলুকের আসর আসর আমাদের অন্তর থেকে বাহির হবে, এমনিভাবে যত বেশি আমরা দাওয়াত দিব এসারতের দিকে তো বলেন যে সেই তার উপরে আমাদের জিন্দগিকে উঠানো সহজ হবে, আর এমনিভাবে আখেরাতের কথা যত বেশি আলোচনা হবে সেটা আমাদের সামনে আসে যাবে। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ তখন মানুষের মধ্যে দিনের উপরে চলার আগ্রহ পয়দা হয়ে যাবে। বলেন যে মানুষের মধ্যে আগ্রহ উৎসাহ আসবে যখন এই একদান আর একদিন বনবে তার সামনে যখন আখেরা থাকবে। ভাই জাগ রে, বলেন যে ভাই ঘুমায় আসি না সজাগ আছি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেরে বুজুর্গ ঈমান কহতে হ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর এতেমাদ বনে কি বেশক আপ আল্লাহ কে সচ্চে রসূল হ্যায় সচ্চে নবী হ্যায় আর দিল কে অন্দর আপকি তালিমাত আপকা লায়া হুয়া দীন ইয়াকিন মে আয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এতেমাদ পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তালিমাত কো ইয়াকিনি জাননা, میرے بزرگوں, دعوت کی محنت کے راستے سے دل کے اندر محمد صلی اللہ علیہ وسلم کی رسالت و نبوت پر اعتماد لگے گا اور آپ کی تعلیمات یقین میں آئے گی. دعوت پر اس امت کے ایک ایک فرد لگے, اس امت کا ہر نیا آنے والا اس مبارک محنت کے ساتھ جڑا ہوا تھا, توحید کا داعی تھا, رسالت کا داعی تھا, آخرت کی ابوالآباد کی زندگی کا داعی تھا. حضور صلی اللہ علیہ وسلم کی نبوت کے بعد جو ہے میرے بزرگوں, نماز کا حکم 11-12 سال کے بعد آیا ہے. آپ صلی اللہ علیہ وسلم کے اوپر جو علم آیا, وہ اخلاق کی تعلیم آئی, اور میرے بزرگوں دعوت کی محنت کی ذمہ داری آئی. چنانچہ جو ہے ایک ایک ایمان والا اس مبارک محنت سے جڑ کر چل رہا تھا, ہر ایک داعی بن کر چل رہا تھا. اس دعوت کے نتیجے میں میرے بزرگوں, ان کے دلوں میں ایمان اترا, ان کے دلوں میں توحید اتری, اور ان کے دلوں میں رسالت اور نبوت پر اعتماد بنا, اور آخرت کی زندگی کی ابوالآباد کی زندگی کا یقین دلوں کے اندر پیدا ہوا. حالات ضرور آتے ہیں, مجاہدے ضرور آتے ہیں میرے بزرگوں, لیکن آپ صلی اللہ علیہ وسلم نے ان حالات اور مجاہدوں پر آپ نے انہیں جمایا, اور پچھلے اللہ کے برگزیدہ بندوں کی قربانیاں یاد دلائیں. چونکہ میرے بزرگوں, اس امت کو ایک سطح پر پہنچانا ہے, اس امت کو ایک سطح پر پہنچانا تھا. میرے بزرگوں, قربانی دلوائی جا رہی ہے, ہر آدمی مجاہدہ برداشت کر رہا ہے. یہاں تک کہ لوگ آئے اور آ کر کہا, حضور اب ہمیں تکلیف برداشت نہیں ہوتی. پتھر کی چٹانیں ان کے سروں پر رکھی گئیں, ان کو گرم ریتوں پر لٹایا گیا, آگ کے انگاروں پر انہیں لٹایا گیا, اور بھوک اور فاقے میں میرے بزرگوں وہ جو ہے ان کے اوپر بھوک اور فاقے بھی آئے. ان تمام حالات میں جب اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کے پاس آئے تو آپ نے کیا فرمایا, تم جلدی چاہتے ہو, تمہارے پچھلوں کے سروں پر آرے رکھ کے ان کو دو ٹکڑے کر دیا گیا ہے, اور لوہے کی کنگھیوں سے ان کے بدن کے گوشت ان کی ہڈیوں سے اتار دیے گئے ہیں. پچھلوں پر تو یہ حالات آئے, ان حالات میں تم گھبرا گئے, نہیں بلکہ صبر کرنا چاہیے, استقامت کے ساتھ محنت میں چلتے رہنا چاہیے. آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا, ایک وقت آنے والا ہے کہ ہر کچے گھر, کچے مکان میں, پکے مکان میں اللہ کا کلمہ, اللہ کا دین پہنچے گا, لیکن تم جلدی چاہتے ہو. میرے بزرگوں, جس سطح کی تکلیفیں ان سابقین اولین پر آئی ہیں, آج اس زمانے کے لوگوں پر اس سطح کی تکلیفیں تو نہیں آئیں گی, لیکن میرے بزرگوں, اللہ جل شانہ من والہ اس زمانے کے کمزور لوگوں کی محنت پر اللہ تعالیٰ وہ نتیجہ ظاہر کریں گے جو پچھلے اللہ کے بندے پر گزیرہ بندوں نے قربانیاں دی ہیں. اللہ رب العزت اس سطح کے نتیجے اللہ تعالیٰ ظاہر فرمائیں گے. محنت کے اثرات پڑتے ہیں, ماحول تیار ہوتا ہے, اور غیروں کے لیے اسلام میں آنے کا آمد کا راستہ بنتا ہے. اور میرے بزرگوں, کلمہ پڑھنے والوں کو اپنے دین پر, ایمان پر استقامت حاصل ہوتی ہے. تو بولیں گے بھائی دوستو, دین کا کے بولیں گے دین ہوئے گا رسول پاک صلی اللہ علیہ وسلم جو طریقہ نہیں آسین, اور جو دین نہیں آسین, بولیں گے سیٹر اللہ رسول اوپر ہمارے اعتماد, ہمارے دلر اطمینان ہیں, اور بولیں گے رسول پاک صلی اللہ علیہ وسلم جو دین نہیں آسین, بولیں گے بھائی دوستو, بولیں گے سیٹر اوپر ہمارے یقین بنیا جائے, بولیں گے سیٹر نامی ہوئے لو دین اللہ رسول جی, اور دین نہیں آسین, اور جی طریقہ نہیں آسین, বলেন যে দোস্ত সেই তরিকার উপরে আমাদের একদিন বনে যায়, বলেন যে আল্লাহ রসুলের উপরে আমাদের দিল ইতমিনানের সাথে এই কথাটা মানিয়ে নেয়, বলেন যে সেটার নামই হইল দিন. যে ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য আমাদের মধ্যে এই জিনিসটা কেমনে পয়দা হবে, রসুল পাক সাল্লাম যে দিন নিয়ে আসছেন সেটার উপরে আমাদের একদিন কেমনে বনবে, আর আমাদের দিল কি করে আল্লাহ রসুলের উপরে ইতমিনান হবে, বলেন যে দোস্ত এই জন্য আমাদের দাওয়াত দিতে হবে. বলে যে এই জন্য এক এক ব্যক্তি প্রত্যেক ফর্দকে আমাদের দাওয়াতে লাগাইতে হবে, সব লাগতে হবে ছোট বড়. বলেন যে যখন আমরা দাওয়াত দিতে থাকবো, তো বলেন যে আস্তে আস্তে আমাদের মধ্যে ইমান বাড়বে, ইমান পয়দা হইতে থাকবে. বলে যে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাইলেন তো বলেন যে তার সাথে সাথে বলেন যে সবকে আল্লাহ দাওয়াতের মেহনতের মধ্যে দিয়া দিলেন, বলেন যে সব ওনারা দাওয়াতের মেহনত দিচ্ছেন, শুধু দাওয়াতই ছিল। বলেন যে দুস্থ বারো বা তেরো বছর পরে আসছে নমাজ, কিন্তু এর আজ পর্যন্ত যে এলিম আসছে আল্লাহর পক্ষ থেকে, বলেন যে সেখানে তো আখলাকের লাইনের এলিম আসছে আর বলেন যে ইমানের এলিম আসছে, তো বলেন যে ওনারা সেটার উপরে মেহনত করতে রয়েছেন, বলেন যে ওনারা সেটার দিকে দাওয়াত দিতে রয়েছেন, আখলাকের সাথে দাওয়াত দিচ্ছেন, তো ওনাদের ইমান বলছে। বলেন যে ভাই দুস্থ, যেহেতু মানুষ হিসাবে আল্লাহ পাকে এই উম্মতকে একটা জায়গায় নিয়ে পৌঁছাইতে চান, ওনাদেরকে একটা দরজায় উঠাইতে চান, এক জায়গায় উঠাইতে চান, এই জন্য হালত আছে। বলেন যে সাহাবায়ে কেরামের উপরে হালত আসছে, বলেন যে যখন ওনারা এইভাবে দিন নিয়ে খাড়া হয়েছেন তো ওনাদের উপরে কিরকম হালত আসছে। বলেন যে একজনের উপর বলে যে কাউকে ধরে এরকম তার বুকের উপরে পাত্র রেখে দেওয়া হয়েছে, বলেন যে এরকম গরম বলেন যে গরম বালির উপরে তাকে শুয়ে রাখা হয়েছে, বলেন যে কাউকে জ্বলন্ত আংরার উপরে শুয়ে দেওয়া হয়েছে, আর বলেন যে এরকম ভাবে পিটাই করা হয়েছে। বলেন যে দুস্থ এরকম তাদের উপরে মুজাহেদার কষ্ট আছে। তো বলেন যে আসার পরে সাহাবাইকেরা মধুর্য বলেন যে ধৈর্যের বাহিরে চলে যাইতেছিল। আয়েশা বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এই অবস্থা, আর কত বরদাস্ত করব। তো বলেন যে দুস্থ আল্লাহ রসুল ফরমাইলেন যে আরে তোমরা তো বড় জলদি করতেছ, আরে শুনো তোমাদের পূর্ববর্তী যারা ছিল এইরকম তাদেরকে একজনে ধরে আনা হয়েছে, আর আইনা ইমানওয়ালাকে তার সামনে খড়া তো আনছে, আইনা তার মাথার উপরে রাখছে আর বলছে তুমি ইমান সারাও, সে ইমান সারে নাই, তো তারে করাত দিয়ে দুই টুকরা করে দেওয়া হয়েছে, তবুও সে ইমান সারে নাই। বলেন যে একজনে ধরে আনছে ইমানওয়ালা, আর বলেন যে আইনা তারকে লোহার চিরুনি আনা হয়েছে, আইনা তার শরীর থেকে চামড়ারে গুস্তর থেকে আলাদা করে দিচ্ছে, তবুও সে ইমান সারে নাই। আরে তোমরা তো জলদি করতেছ, আরে শোনো মেহনত করো, একদিন এক পরিবেশ বন্ধে। বলেন যে এগুলা সব পরিবর্তন হবে, আর এরকম ভাবে তোমরা দেখতে পাবে যে তোমাদের সামনে এগুলা আর কিছুই নাই, ইতমিনান। বলেন যে দুস্থ আল্লাহ পাকে যখনই হালত আসছে তো পিছনের নবীদের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করছেন, পিছনের নবীদের ওয়াকেয়া শুনাইছেন, শুনাইয়া ওনাদেরকে সান্ত্বনা দিছেন। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, যখন দাওয়াত দিতে থাকবো আর এই কুরবানির সাথে আমাদের দাওয়াত হবে, আমরা যখন মুজাহিদের সাথে আমরা দাওয়াত দিব, আর বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, তো বলেন যে হালত আসতে পারে, কিন্তু বলেন যে দুস্থ প্রথম জমানায় যারা দাওয়াত দিচ্ছেন আর এই মেহনত করছেন, ওনাদের উপরে যেইভাবে হালত আসছে, ওনাদের উপরে যেইরকম মুজাহেদার কষ্ট আসছে, বলেন যে ওই জমানার কষ্ট দুস্থ এই জমানায় আসবে না। বলেন যে এতটুকু তো আসবে না, বলেন যে ও অনেকই হালকা আসবে, কিন্তু দুস্থ যেই পরিমাণেই আমাদের উপরে আসলো হালকা, ওইটা যদি আমরা কমও আসে আর এটারে আমরা বরদাস্ত করি, বরদাস্ত করে যখন দাওয়াত চালাইতে থাকে, বলেন যে দাওয়াত চালাইলে বলেন যে এটার দ্বারা একটা মাহল বনে পরিবেশ বনতে থাকে, আর বলেন যে যখন দাওয়াত দিয়ে একটা মাহল পরিবেশ বানানো হয়ে গেল, বলেন যে এর দ্বারা কি হবে, বলেন যে অমুসলমান ইসলামের মধ্যে আসার জন্য রাস্তা খুলিয়ে যায়। যখন তারা এইরকম দিনই পরিবেশ দেখে, এই পরিবেশের বরকতে ওনারা ভিতরে মানে ইসলামের মধ্যে আসতে আসার রাস্তা পায়। আর বড় হইল যিনি দাওয়াত দিবেন, বলে যে দাওয়াত দেওয়ার দিনের উপরে তার ইস্তেকামত পয়দা হয়ে যায়। মেরে বুজুর্গ আর ভাইও, আখলাক আখলাক কি তালিম ইবতিদাই মে আ গই, আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো আলা আখলাক দিয়ে গয়ে। আখলাক কা সবসে আদনা দরজা ক্যা হ্যায়, হম জিয়াতি করনে ওয়ালো কো দরগুজর কর দে, রিশতা তোড়নে ওয়ালো কে সাথ রিশতা জোড়ে, আর আলা দরজে কি বাত ক্যা হ্যায়, বুরা করনে ওয়ালো কে সাথ এহসান করে। আল্লাহ তবারক ও তাআলা নে ইস ময়দান মে দাওয়াত কে ময়দান মে আপনে নবী কো উতারা আর আচ্ছে আখলাক কি তালিম দি, আর আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আখলাক বহুত বুলন্দ থে। আল্লাহ তাআলা নে কুরআনে করিম মে তারিফ ফরমাই, ইন্নাকা লআলা খুলকিন আযীম। মেরে বুজুর্গো, সবসে পহলি হিজরত, সবসে পহলি হিজরত ঘর বতন ছোড় কর মর্দো কো করনি পড়ি, ঔরতে ভি সাথ মে আর বচ্চে ভি সাথ মে, হবশা কি তরফ সবসে পহলি হিজরত হুই হ্যায়। আর হবশা কে বাদশাহ শাহ নাজাশি নে হযরত জাফর ইবনে আবি তালিব কে হুজুর কে চাচাজাদ ভাই থে, উসমে হযরত মুসাব ইবনে উমাইর ভি থে আর দিগর আর সাহাবা ভি থে। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নাজাশি বাদশাহ নে পুছা, তুমারে নবী تم کو کس بات کی تعلیم دیتے ہیں؟ تو انہوں نے یہ بات فرمائی، ہمارے نبی ہم کو توحید کی تعلیم دیتے ہیں کہ اللہ کے سوا کوئی عبادت کے قابل نہیں، کرنے والی ذات اللہ کی ہے، اللہ کے کرنے سے سب کچھ ہوتا ہے، ہمارے نبی اس بات کی تعلیم دیتے ہیں، اور دوسرے ہمارے نبی ہم کو اچھے اخلاق کی تعلیم دیتے ہیں۔ میرے بزرگو، جب دعوت وجود میں آئے گی، جب دعوت وجود میں آئے گی مردوں میں، عورتوں میں، بچوں میں، مالداروں میں اور غریبوں میں، اور پھر اپنے جو ہے دعوت حسن اخلاق کے ساتھ، نرمی کے ساتھ، خیرخواہی کے ساتھ، صبر تحمل و برداشت کے ساتھ، میرے بزرگو، تو پھر کیا ہوگا؟ اللہ جل شانہ و من والہ اپنے دین کو آگے بڑھاتے ہیں، اس کے لیے راستہ بنتا ہے۔ پھر جو ہے مسلمانوں میں کیا، غیروں میں یہ دین جاتا ہے، اخلاق کے دین کے راستے سے، اور معاملات کے دین کے راستے سے، اور معاشرت کے بہتر بننے کی وجہ سے، کیا مطلب، اللہ تعالیٰ کے بندوں کے حقوق کی رعایت کرتے ہوئے جب یہ دعوت چلتی ہے، تو پھر میرے بزرگوں، مسلمانوں میں تو مسلمانوں میں، مسلمان تو اپنی پوری ذمہ داری پر کھڑا ہو جائے گا، یہ بات پھر غیروں میں جائے گی، غیروں میں جائے گی۔ غیر ایمان والے دنیا میں مسلمانوں کی نماز سے متاثر نہ ہوں گے، روزے سے متاثر نہ ہوں گے، حج و زکات سے متاثر نہ ہوں گے۔ کیوں؟ زکات مسلمانوں کے اوپر ہے، اور حج کسی خاص جگہ پر ہے جہاں غیروں کا جانا بھی منع ہے۔ میرے بزرگوں، نماز مسجد میں، روزہ پیٹ میں، لیکن میرے بزرگوں، جب اخلاق بنتے ہیں، جب معاشرت کا دین وجود میں آتا ہے، اللہ کے بندوں کے حقوق اور پھر حسن اخلاق کی زندگی، اور اللہ کے بندوں کے ساتھ خیر خواہی، اپنی جان میں اور مال میں حصہ لگا کر اللہ کے بندوں کے ساتھ معاملہ کرنا، میرے بزرگوں، معاشرت جب صحیح ہوتی ہے، اور معاملات میں لین دین کا دین جب صحیح ہوتا ہے، اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے غیر ایمان والوں کے بھی حقوق بتلائے ہیں۔ جب حقوق کا دین میرے بزرگوں امت میں زندہ ہوگا، تو پھر یہ کلمہ حق آگے بڑھے گا، اس کے لیے راستے بنیں گے، لوگ اپنے دل کو کھول کر استقبال کریں گے، لوگ اپنے دلوں کو کھولیں گے۔ میرے بزرگوں، یہ مبارک کام، عظیم کام، میرے بزرگوں، جس قدر حسن اخلاق کے ساتھ، تواضع کے ساتھ، عاجزی کے ساتھ، بندہ بن کر، چھوٹا بن کر، تواضع کے ساتھ جس قدر اللہ کا کام کیا جائے گا، اسی کے بقدر ہمارے دلوں میں بھی ہدایت آئے گی اور ایمان اترے گا، اور میرے بزرگوں، اللہ کے بندوں میں، ایمان والوں میں جائے گا، غیر ایمان والوں میں بھی بات پہنچے گی۔ تو بولیں جی بھائی دوستو، سب سے پرتھم بولیں جی اخلاق لائن علیم اللہ پکو تک آسے، تو بولیں جی اخلاق والا علیم آسے، ایون اخلاق کے ساتھ بولیں جی دینر محنت چلسے، رسول پاک صلی اللہ علیہ وسلم مدد بولیں جی بھائی دوستو، سب سے رسول پاکر اخلاق ہی چلو سب سے بڑو، بولیں جی دوستو اخلاق ایک بار نمن درجہ ہوئے گا دوستو، যে আপনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে বলে তাকে মাফ করেন, আর বলেন যে আত্মীয়তার সম্পর্ক কেউ যদি ছিন্ন করে, বলেন যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করলো, আপনি তার সাথে সম্পর্ক জোরেন, বলেন যে এটা একবারে আদনা আর একবারে নিম্নের দরজা হইল আখলাকের, আর বলেন যে ভাই দুস্থ উর্ধে উপরের দরজা হইল আখলাকের, যে আপনার সাথে জুলুম করছে আপনি তার সাথে ভালাইর মোয়ামেলা করেন, তার উপকার করেন। তো বলেন যে ভাই দুস্থ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আখলাকের লাইনে একবারে উপরেই ছিলেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আখলাকের উঁচা দরজার মধ্যে ছিলেন, আল্লাহ পাকের রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের প্রশংসা করছেন, আর বলছেন আপনি তো ইন্নাকাল্লা আলা খুলুকের আজিম, আপনি তো একবারে আখলাকের উচ্চা সীমায় এবং উচ্চ দরজায় পৌঁছে আছেন। তো বলেন যে ভাই দুস্থ, যখন দাওয়াত মানুষের দেয়, যখন দাওয়াত চলতে থাকে, দাওয়াতটাকে যখন আখলাকের সাথে দেওয়া হয় এবং বিনয়ের সাথে মানুষের যখন দাওয়াত দেয়, দাওয়াত চালায়, আর এমনি ভাবে বলেন যে মানুষ অন্যার খায়ের খাইন নিয়েতে জজবানিয়া দাওয়াত দেয়, তো বলেন যে এই দাওয়াতে রাসের পড়তে থাকে, অন্যদের উপরেও তার উপরেও পড়তে থাকে, বলেন যে আর যখন আখলাকের সাথে দাওয়াত হয়, আর বলেন যে ভাই দুস্থ আখলাকের লাইনের দিনের সাথে যখন দাওয়াত হবে, আর মহামেলাতের যে লাইনের দিন আছে সেই দিনটা যখন দিনের সাথে যখন মুসম্মত চলবে, আর বলে যে তার মহাশরতের মধ্যে যখন পবিত্রতা আনবে, মহাশরতটা তার ঘরের রেহেন সেহেনটা যখন তার এইরকম দিনের উপরে হবে, দিনদারির সাথে হবে, তো বলে যে ভাই দুস্থ এই দিন আগে বাড়তে থাকবে, আর বলেন যে ভাই দোস্ত দিন শুধু আগেই বাড়বে না, বলকে ও মুসলমানরা ও মুসলমান হইতে থাকবে। তো বলেন যে ভাই দোস্ত এই জন্য এই দাওয়াতকে আমরা কি করতে হবে, বলেন যে দাওয়াতটাকে আমরা আখলাকের সাথে দিতে হবে এবং সবকে এই দাওয়াতের মধ্যে উঠাইতে হবে, আখলাকের সাথে দাওয়াত দিব, এমনি ভাবে আমাদের মুআমালাতের লাইনের দিনকে আমাদের ঠিক করতে হবে। বলেন যে ভাই দোস্ত এই জন্য আমাদের রেহেন সেহেন ওরা দিনও আমাদের থাকবে। বলেন যে দোস্ত এটা ছাড়া অন্যরা কি করে আসন নিতে পারে, অন্য আখলাক ছাড়া অন্যান্য এবাদত দিয়ে যে অন্যর উপরে আমাদের প্রভাব পড়বে, বলেন যে সেটা হইতে পারে না। কারণ বলেন যে মাল তো মালদাররা যে জাকাত দেয়, বলেন জাকাত তো মালদাররা মুসলমানকে দেয়। আর বলেন যে হজ এমন জায়গার মধ্যে হয় যেখানের মধ্যে তো মুসলমান যাওয়ার কোন অনুমতি নেই। আর বলছেন যে দুস্থ নামাজ তো আমরা মসজিদের মধ্যে পড়ি, বলেন যে নামাজ পড়ি আমরা সেখানেও মুসলমান যাইতে পারবে না, আর রোজা তো আমাদের পেটের ভিতরে থাকে। তাহলে তারা অন্যরা কি করে প্রভাব নিতে পারে? বলেন যে ভাই দুস্থ একমাত্র রাস্তাই হইল যখন আমরা দাওয়াত আখলাকের সাথে দিব, বলেন যে আমরা বিনয়ীর সাথে আমরা দাওয়াত দিব, নরম হয়ে আমরা দাওয়াত দিতে থাকব। আর বলেন যে যত আমরা শুধু হয়ে আমরা দাওয়াত দিব, বলেন যে ভাই দুস্ত তো এর দ্বারা কি হবে, বলেন যে আমাদের মধ্যে দিন আসবে আর অন্যদের জন্য দিন খুলিয়ে দেবে। বলেন যে ভাই দুস্ত এই জন্য দাওয়াতটা হইল এমন যেটা একটা পরিবেশ বানায়, আর দাওয়াতের এই মুবারক মেহনত, বলেন যে এই মেহনতের মাধ্যমে মানুষের মধ্যে আখলাক পয়দা হবে, বলেন যে তার মুআমালাতটা ঠিক হবে সহি হবে, মুআমালাতের মধ্যে দিন আসবে। আর বলেন যে ভাই দুস্ত তার এমনি ভাবে মুআশারাত যেটা রেহেন সেহেন বলে সেটার মধ্যে দিন আসবে, এটার দ্বারা পরিবেশ বনতে থাকবে, আর এই পরিবেশ দেখলেই মানুষ তাদের দিল এদিকের মধ্যে এদিকে ঝুঁকতে থাকবে। আর বলেন যে ভাই দুস্ত যখন অন্যরাও আসতে থাকবে আর ইসলামের দিকে, আর যে দাওয়াত দিল তারাও দিনের উপরে চলা তাদের জন্য সহজ আর আসান হয়ে যাবে। এই জন্য বলেন যে ভাই দুস্ত এই মেহনত মুবারক মেহনতের মধ্যে আমাদের সবকে লাগতে হবে এবং লাগাইতে হবে। ভাই শুনতে শুনতে বলেন যে ভাই শুনতে শুনতে কি ঘুমাই গেলাম নাকি? নিয়ত করে সারি দুনিয়া মে যাকর কাম করনা হ্যাঁ, বলতেছেন যে ভাই আমরা এই কথার নিয়ত করি সারা দুনিয়া যাই আমাদের কাম করতে হবে। কাম কো শিখনা ভি হ্যায় কাম কো করনা ভি হ্যায় আর জিম্মেদারি সে করনা হ্যায় আর আপনে ঘর সে লেকর সারি দুনিয়া তক যাকর করনা হ্যায়। তো বলেন যে ভাই কাম তো আমাদের করতে হবে আবার শিখতে হবে, বলেন যে কাম এটা করতে হবে শিখতে হবে, আর বলেন যে আমাদের ঘর থেকে শুরু করে সারা দুনিয়ায় আমাদের সেই কামকে করতে হবে এবং এই কাম নিয়ে সারা দুনিয়ায় আমাদের যাইতে হবে। যায়েদ ইবনে সানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে উম্মত কি ইজতিমাঈ জরুরত কে দিয়ে কর্জা লিয়া খজুরো কা, আর উস কর্জে কি আদায়গি মে চন্দ দিন বাকি থে, আবি মোহলত থি কি ও কর্জা আদা কর দিয়ে যাতা। উস আদমি নে ও ইহুদি থা আর উস আদমি নে কর্জা কে মুদ্দত কে পুরা হোনে সে পহলে পহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মুতালবা কিয়া, আর আপ মদিনে সে বাহার কহিন এক জগা থে, আপকে সাথ সাহাবা ভি থে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভি থে। উস আদমি নে সিরফ আপকে আখলাক কো কা ইমতিহান লেনে কে লিয়ে আখলাক কো জাঁচনে কে লিয়ে উস আদমি নে ওয়াহা হুজুর কো রোকা আর আপনে কর্জে কা মুতালবা কিয়া আর ইয়ে কাহা কি আপ হামারা কর্জা আবি ইয়হি আদা করকে হদিয়ে, আবি ইয়হি কর্জা আদা কিজিয়ে। সারে সাহাবা পর ইসকা বড়া আসর পড়া আর বহুত উনকে দিল পর ভার ইয়ে বোঝ পড়া কে ইস আদমি নে হুজুর কে সাথ বদ আখলাকি কি। হযরত উমর রাদি আল্লাহু তাআলা আনহু ইতনা গুসা হুয়ে কে উস আদমি পর বহুত গুসা দিখায়া। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো ওহীঁ পর ছ নমাজে পড়নি পড়ি, উস আদমি নে আপকো ওয়াহাঁ সে নমাজ পড়নে কে লিয়ে ভি জানে নহীঁ দিয়া, ছ নমাজে পড়ি আর ওহীঁ আপ রহে, ওহীঁ আপ নমাজ পড় রহে হ্যায় আর উস আদমি নে ইয়ে তয় কর রাখা হ্যায় আর ইয়ে জো হ্যায় আড়া হুয়া হ্যায় কি মুঝে আপসে ইহীঁ পর কর্জা উসুল করনা হ্যায়। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গুসসে কো ঠান্ডা কিয়া, ফরমায়া উমর غصہ ہونے کی ضرورت نہیں ہے. اس آدمی کا قرضہ ہمارے ذمے ہے, اگرچہ قرضہ ادا کرنے میں چند دن باقی ہیں, لیکن یہ آدمی اگر ہم سے مطالبہ کر رہا ہے, آج ہی مطالبہ کر رہا ہے اور ابھی مانگتا ہے, تو عمر تم کو غصہ نہیں ہونا چاہیے, اس آدمی کو سمجھانا چاہیے کہ بھائی ابھی تو چند دن باقی ہیں, تھوڑی اور مہلت دے دو. اور حضور اور تم کو مجھ سے کہنا چاہیے, حضور کسی طرح سے انتظام کر کے اس آدمی کا قرضہ ادا کر دینا چاہیے. آپ صلی اللہ علیہ وسلم نے حسن اخلاق پیش کیا, اس آدمی کا قرض ادا کرنے کے لیے اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرما دیا کہ جاؤ عمر, جاؤ ان کی کھجوریں واپس کرو, ان کا قرضہ واپس کرو, اور جاؤ 30 سا کھجور زیادہ دینا, 20 سا کھجور زیادہ دینا. خیر حکم تھا, اللہ کے نبی کا فرمان تھا, وہ گئے حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ اور کھجور ان کی پوری قرضہ واپس کیا اور 20 سا کھجور زیادہ دینے لگے. تو اس آدمی نے کہا یہ 20 سا کھجور ہم کو زیادہ کیوں دے رہے ہو؟ فرمایا ہمارے نبی نے یہ فرمایا ہے, اللہ کے رسول نے یہ فرمایا ہے کہ عمر تم نے غصہ دکھایا ہے, اس آدمی پر غصہ نہیں ہونا چاہیے تھا, جاؤ 30 سا کھجور زیادہ دو اپنے غصے کی وجہ سے. اس آدمی پر ایسا اثر پڑا کہ اس نے وہیں کلمہ پڑھ لیا اور یہ کہا میں سمجھ گیا یہ نبی کے اخلاق ہو سکتے ہیں, یہ سچے نبی ہیں, اللہ کے سچے رسول ہیں, اور انہوں نے کلمہ پڑھ لیا. یہ کہا میں تو اس کو آپ کے اخلاق کو جانچنے کے لیے میں نے یہ کیا تھا, میں سمجھ گیا ایسے اونچے اخلاق نبی کے سوا کسی کے نہیں ہو سکتے. میرے بزرگوں جب دعوت اخلاق کے ساتھ چلتی ہے, نرمی کے ساتھ چلتی ہے, خیرخواہی کے ساتھ چلتی ہے, تواضع کے ساتھ چلتی ہے, چوتا بن کے چلتی ہے, نبی کا کیا مقام ہوگا اور نبی کیا اخلاق پیش کر رہے ہیں؟ نبی کا کیا مقام ہے, نبی کا کیا درجہ ہے, سید الانبیاء کا کیا درجہ ہے, اور نبی ایک بنی آدم کے سامنے کیسے اونچے اخلاق کے ساتھ آپ جو ہے اپنے اخلاق پیش کر رہے ہیں, اس کا نتیجہ کیا ہوا؟ میرے بزرگوں ہمارے نبی کسی اور غرض کے لیے نہیں آئے. آپ نے فرمایا انسانوں کی مثال اور میری مثال ایسی ہے, آگ جل رہی ہے تو اور جیسے چراغ پر اور جو ہے آگ کی لوڑوں پر پروانے جا کر گر کر اپنی جان دے دیتے ہیں. فرمایا لوگ جہنم کی طرف تیزی سے گر رہے ہیں اور جہنم کی طرف تیزی سے بڑھ رہے ہیں اور لوگ گرنا چاہتے ہیں, میں کمر پکڑ کر لوگوں کی کھینچ کر جہنم کے اندر جہنم سے بچا رہا ہوں. یہ میری مثال ہے اور حضور اور جو ہے اللہ کے بندوں کی مثال ہے. میرے بزرگوں اور بھائیوں جس قدر اخلاق بلند ہوں گے اور جس قدر اونچے اخلاق کے ساتھ صبر برداشت کے ساتھ تواضع کے ساتھ چھوٹا بن کر اللہ سے بڑی ذات کون ہے, اللہ کے سوا کوئی عبادت کے قابل نہیں ہے. میرے بزرگوں کرنے والی ذات اللہ کی ہے, سارا ملک اللہ کا ہے, اللہ کے سوا نہ آسمانوں میں کوئی عبادت کے قابل ہے اور نہ روئے زمین پر عبادت کے قابل ہے. ہم داری ہیں اس امت کا, ایک ایک مسلمان حضور صلی اللہ علیہ وسلم کے کام کا ذمہ دار ہے. اللہ تعالیٰ نے قرآن کریم میں تعریف فرمائی, ومن احسن قولا ممن دعا الى اللہ, ومن احسن قولا ممن دعا الى اللہ وعمل صالحا وقال اننی من المسلمین. اس سے اچھا کس کا دین ہو سکتا ہے, اور اس سے اچھا کس کا دین ہو سکتا ہے جو لوگوں کو اللہ کی طرف بلائے اور خود بھی اپنی زندگی کو اعمال صالحہ سے آراستہ کرے, خود بھی اپنی زندگی کو دین کے سانچے میں ڈھالے اور یہ کہے میں تو عام مسلمانوں میں سے ہوں. یہ مبارک عظیم کام اپنی زندگیوں کو بنانے کا کام ہے. اس دعوت کے نتیجے میں اپنی زندگیاں بنیں گی, ایمان اندر میں اترے گا, توحید دل میں اترے گی, رسالت کیا ہے رسالت پر اعتماد پیدا ہوگا, زندگی اسلام پر آئے گی. میرے بزرگوں کہیں ایسا نہ ہو کہ قیامت کے دن ہماری دعوت لوگوں کے ہمارے ہمارے ہی خلاف حجت نہ بن جائے کہ ہم دوسروں کو دوسروں میں تو محنت کر رہے تھے اپنی ذات سے غافل ہو گئے. میرے بزرگوں یہ مبارک محنت سب سے پہلے اپنی زندگی کو بنانے کی محنت ہے. اپنا ایمان بنے, اپنی زندگی اسلام پر آئے اور اپنے اندر دین میں اطاعت میں حسن پیدا ہو, کمال پیدا ہو, اور ایمان میں کمال آئے, اطاعت میں کمال آئے. میرے بزرگوں محنت انہیں اصولوں کے ساتھ کرنی پڑے گی, انہیں اصولوں پر کرنی پڑے گی جن اصولوں پر اللہ کے نبی نے محنت کی ہے, اور انہیں اصولوں کے مطابق ہمیں محنت میں چلنا ہوگا جس جن اصولوں کے مطابق اللہ کے نبی محنت میں چلے اور جو ہے صحابہ کو چلایا ہے. تمہارے جو بھائی بزرگ دوستو بولیں گے اللہ رسول اخلاق کے تعلیم دے سے بولیں گے پرتم جہاں ہجرت ہوئی تو بولیں گے پورشرا ہجرت کرسین مہیلارا ہجرت کرسین বলেন যে হাফসাতে ওনারা গেছেন তো বলেন যে সেইখানে সেই দেশের বাদশাহ নাজ্জাশী তাদেরকে জিজ্ঞাসা করছিল, বলেন ছিল যে তোমাদের নবী কি শিক্ষা দেন, তো উনি বলছেন যে আমাদের নবী আমাদেরকে প্রথম তৌহিদ শিক্ষা দেন যে একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ জাল্লা শান উনি ব্যতীত আর কেউ নেই, ওনার ইবাদত পাওয়ার যোগ্য, আর আল্লাহ রসুল আমাদেরকে আখলাক শিক্ষা দেন. বলেন যে ভাই দোস্ত এমনি ভাবে বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিরকম ভাবে আখলাক দেখাইছেন, বলেন যে রসুল পাক সাল্লাম ইস্তেমাই উম্মতের কামের জন্য খেজুর করজ নিলেন, বলেন যে খেজুর আল্লাহ রসুলের করজ নিছিলেন, তো বলেন যে এক ইহুদি থেকে যার নাম ছিল জায়েদ ইবনে সানা, বলেন যে একটা টাইম মুদ্দত দিয়া দিছেন যে এতদিন পরে তোমার সেই খেজুর আমি শুট করে দিব, আদায় করে দিব. তো বলেন যে ভাই দোস্ত এমনি ভাবে এক সময় রসুল পাক সাল্লাম মদিনার বাহিরে ছিলেন এবং ওই যে খেজুর আদায় করার টাইম ছিল সেটাও আসে নাই, আরো দিন বাকি আছে, এর আগেই যে সময় আদায় করার কথা এর আগে এসে ওই বেচারা আল্লাহ রসুলের রাস্তাতে দাঁড়াইল, রাস্তা রোধ করল আর বলল যে আপনি আমার খেজুর আদায় করতে হবে, আপনি খরচ করে নিছেন, আমার থেকে খরচ নিছেন, এখন আমার খেজুর আদায় করেন, আর খেজুর না আদায় করে এখান থেকে আপনি যাইতেই পারবেন না. বলেন যে সাহাবায়ে কেরাম তো সাথেই ছিলেন, আল্লাহ রসুলের হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন. বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ বহুত বেশি নারাজ হয়ে গেলেন, সাহাবাই কেরাম বড় দিনের মধ্যে ব্যথা পাইতেছিলেন, কিন্তু ওই ব্যক্তি রসুল পাকসাল্লামকে সেই কানের মধ্যে আটকাইয়ে রাখলো, আল্লাহ রসুল তার উপরে কোন নারাজও হইতেছেন না, গরমও হইতেছেন না. বলেন যে এক না দুই না ছয় ভক্ত নামাজ সেইখানে পড়তে হয়েছে, মসজিদে এসে নামাজ পড়তেও সে দেয় না. বলে যে না আমার আদায় করতেই হবে খেজুর. বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খুব গুসা হয়ে গেলেন, বলেন যে রসুল্লাহ আপনি অনুমতি দেন তার গর্দান মারিয়ে দিব. বলেন যে আল্লাহ রসুলে ফরমাইলেন যে উমর এটা গুসা হওয়ার মানে এটা গুসা হওয়ার তো কিছু নাই, কিরকম আখলাক আল্লাহ রসুলে দেখাইছেন. বলে যে উমর তোমার তো জন্য ওষুধ ছিল, যে তুমি তারে বুঝাইছে যে ভাই তুমি যে চাইতেছ তুমি এখনো তো সময় আসে নাই, আরো কিছু সময় তুমি বাকি আছে, তুমি ভালোভাবে উত্তমভাবে তোমার খেজুর উসুল করার জন্য তুমি বলো, এরকম ব্যবহার তো মুনাসিব না. আর আমার তুমি বলতে যে ইয়া রাসূলুল্লাহ যে কোনো অবস্থাতে হোক এই বেচারার খেজুর আপনি কোথার থেকে উসুল করিয়া দেন. তো বলেন যে এই কথা তুমি আখলাক দেখাইলেন আল্লাহ রসুলে তার সাথে. তো বলেন যে ভাই দুস্থ যখন এই কথা দেখাইলেন এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও উমর তুমি যাও যাইয়া ওই বেচারার খেজুর উসুল করো, আরো বিশটা অর্থাৎ এরকম বিশ জনের মতো আরো বেশি তুমি তাকে দাও. তো বলেন যে ভাই দুস্থ এমনি ভাবে হযরত উমর রাদিয়াল্লাহুকে বলিয়া দিলেন এই কথা, আর আল্লাহ রসুল এখানে থামিয়া রইলেন আর গুসাও হইলেন না কিছু না. তো বলেন যে দোস্ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেজুর আদায় করতে বলেন যে এই যে বিশ্বের তুমি দিবে ওই যে তার উপরে তুমি গুসা হইছ এই জন্য তোমার বিশ্বের বেশি দিতে হবে, বলে বিশটা তোমার বেশি যেমন লাগবে. বলেন যে এই কথা বলার পরে হযরত উমর রাদিয়াল্লাহু যখন খেজুর নিয়ে আসলেন ওই লোককে দিলেন, তো তার খেজুর তো উসুল করলো, সে এরপরে বলে যে বিশটা বেশি কেন দিচ্ছ, বলে ওই যে আমি তোমার উপরে গুসা হয়েছিলাম এই জন্য আমার উপরে হুকুম হয়েছে এই 20 কেজি আমার তোমাকে বেশি দিতে হবে. এ কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি বলিয়া উঠল যে আমি তো পরীক্ষা করার জন্য করছিলাম এই কাম. বলেন যে পরীক্ষা হয়ে গেছে. বলেন যে ভাই দুস্থ পরীক্ষা হয়ে গেছে. বলেন যে যাও আমি এখানে এখন মুসলমান হয়ে যাইব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে বেচারা মুসলমান হয়ে গেল. বলেন যে ভাই সেই বেচারা ইহুদির বড় ব্যক্তি ছিল সে মুসলমান হয়ে গেল সেই কালের মধ্যেই. তো বলেন যে ভাই দুস্ত রসুল পাক সাল্লাম কি আখলাক দেখাইছে. বলেন যে ভাই দুস্ত নবী তো নবী, আর এরপরে বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উনি তো সমস্ত নবীগণের সর্দার, বলেন যে ওনার কি আখলাক ছিল, বলেন যে এরকম আখলাক শিখাইছেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলেন যে যখন দাওয়াত আখলাকের সাথে হইতে থাকে, আর বলেন যে ভাই দুস্থ দাওয়াত যখন কুরবানির সাথে হইতে থাকে, দাওয়াত যখন মুজাহিদের সাথে দিতে থাকে, তো বলেন যে তখন দাওয়াত দেওয়ার দিলের মধ্যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার এতমাদ পয়দা হয়, রসুলের পাক সাল্লামের সেই আনিত দিনের উপরে তার একিন বলতে থাকে, বলেন যে তার মধ্যে আখেরাতের সেই একিন ফিকির পয়দা হবে। আর এমনি ভাবে যখন দাওয়াত দিতে থাকবে, বলেন যে তার মধ্যে আল্লাহ জাল্লা শানহু জাতের একিন পয়দা হবে, যে আল্লাহ জাল্লা শানহু একমাত্র এবাদতের যোগ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করেন। আর বলেন যে সমস্ত মখলুক, বলেন যে মখলুক মিলিয়েও কিছু করার নেই, আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু সব কিছু করেন, আল্লাহই সব করনেওয়ালা, একতার যে একিন তার দিনের মধ্যে পয়দা হবে বসবে। বলেন যে দুস্থ সেটা তো এই দাওয়াত দিবে যখন, এই কথা যখন সে বলবে তখনই, বলেন যে এই জন্য বলা হয়েছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, বলেন যে ওই ব্যক্তির চেয়ে কার দিন সুন্দর হইতে পারে, বলেন যে কার দিন এর চেয়ে উত্তম আর ভালো হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। তো বলেন যে ভাই দুস্থ দিন তার উত্তম হবে, আর এর সাথে সাথে কি, বলেন যে যখন সে দাওয়াত দিবে তো তার মধ্যে সেই আমলেরও যোগ্যতা পয়দা হয়ে যাবে, বলেন যে সে যেটা দাওয়াত দিবে, আর বলেন যে দাওয়াতের বরকতে আমল করারও সে তৌফিক পাবে। বলেন যে ভাই দুস্থ ওই জন্য আমাদের দাওয়াতটা বলেন যে আখলাকের সাথে দিতে হবে, বিনয়ের সাথে দিতে হবে, বলেন যে দুস্থ তরতিবের সাথে দিতে হবে, ছোট বলে আমরা দাওয়াত দিতে হবে। তো বলেন যে ভাই দুস্থ যখন আমরা এই তরতিবের সাথে আমরা দাওয়াত দিতে থাকবো, তো বলেন যে এর দ্বারা আমাদের ইমান বন্ধে, বলেন যে এর দ্বারা আমাদের মধ্যে দিন আসতে থাকবে। আর বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ এই দাওয়াত উসুলের সাথে দিতে হবে, আর এতাহাতের সাথে দিতে হবে, বলেন যে মান্যে আমরা মানার সাথে উসুলের সাথে তরতিব মতো যখন আমরা দাওয়াত দিব, তো এই দাওয়াতের আসর অন্যরূপে যেরকম পড়বে আমাদের মধ্যে পড়বে, আমাদের দিলের মধ্যে ইমান একিন বনতে থাকবে, আমাদের দিন সুন্দর হইতে থাকবে। তো বলেন যে ভাই দুস্থ এই জন্যই এই দাওয়াতকে আমরা যে দিব, দাওয়াতের উসুলের সাথে দিতে হবে এবং এতাহাতের খুবির সাথে আর হুসুলের সাথে আমাদের দিতে হবে। বলেন যে ভাই খোদা না করুক এরকম যাতে না হয়ে যায় যে আমরা তো দাওয়াত দিছি অন্যরে কিন্তু আমরা নিজের ব্যাপারে গাফিল হয়ে গেলাম, আমরা নিজেরকে নিজে ভুলিয়া গেলাম। বলেন যে এইরকম হবে না, বলকে আমাদের নিজের মধ্যেও সেই জিনিসগুলো পয়দা করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে এবং মেহনত করতে হবে। সো গে জাগ রে, বলেন যে ভাই ঘুমাইয়া শুনেন না সজাগ আছে। আল্লাহ তালা হম সবকো জিম্মেদারিও কে সাথ চলনে কি তৌফিক আতা ফরমায়ে। বলেন যে ভাই আল্লাহ আমরা প্রত্যেকরে জিম্মেদারি আদায় করার সাথে চলার তৌফিক দান করেন। জিম্মেদারি কে সাথ চলেঙ্গে তো মাহল সাথ দেগা, মাহল মুওয়াফিক বনেগা, ফিজা বনেগি। মদিনা মুনাওয়ারা মে এক বকরি কা চরওয়াহা বকরি চরা রাহা হ্যায়, জঙ্গল সে এক ভেড়িয়া আয়া, উসনে উস চরওয়াহে কে রেওয়ড় মে সে এক বকরি পকড়ি আর খেঁচ কে লে জানে লাগা। উস চরওয়াহে নে উসকা পিছা কিয়া আর উসকো লঠ মার কর উসসে বকরি ছুড়াই। ও ভেড়িয়া যাকর থোড়ি দূর বেঠ গয়া আর যাকর আরবি জুবান মে ইয়ে কহ রাহা হ্যায় কি তুমনে মেরি রোজি মেরে মুহ সে ছিন লি, তুমনে মেরি রোজি মেরে মুহ সে ছিন লি। তো উস চরওয়াহে নে কাহা, বড়ে তাজ্জুব কি বাত হ্যায়, জঙ্গল কা ভেড়িয়া হ্যায় বকরি পকড় কর লে যা রাহা হ্যায় আর মেনে বকরি উসসে ছুড়াই, তো আরবি জুবান মে ইয়ে কহ রাহা হ্যায় কি তুমনে মেরা রিস্ক মেরে মুহ সে ছিন লিয়া। জব ইতনে তাজ্জুব কা ইজহার কিয়া তো উস ভেড়িয়ে নে আগে কি বাত কহি, উস ভেড়িয়ে নে আগে কি বাত কহি, আরে মেরি বাত পর তুমে ক্যা তাজ্জুব হো রাহা হ্যায়, ইসসে ভি জ্যাদা আজীব বাত সুনাতা হু, যাও ইয়াসরিব মদিনা মুনাওয়ারা মে আল্লাহ কে সচ্চে রসুল হিজরত করকে আ চুকে হ্যায় আর ও সচ্চা দিন লেকর আয়ে হ্যায়, যাও উনকি দাওয়াত কো কবুল করো আর উনকা দিন কবুল কর লো। চুনাচে মেরে বুজুর্গো ও বকরি কা চরওয়াহা আপনি বকরিও কো হকাতে হুয়ে খেঁচতে হুয়ে ও মদিনা মুনাওয়ারা পৌঁছা, اور مدینے میں جا کر اللہ کے رسول کے بارے میں پوچھا, آپ صلی اللہ علیہ وسلم کی خدمت میں جا کر اس پورے بھیڑیے کا قصہ سنایا. آپ نے اعلان فرمایا, اعلان کر دو مدینے میں, اعلان کر دو مدینے میں کہ سارے لوگ جمع ہو جائیں مسجد میں, اور اس آدمی کو, اس آدمی سے کہا تم اپنی کارگزاری سناؤ. دیکھو تو صحیح کیا اللہ کا نظام حرکت میں آ رہا ہے, کیا اللہ کا نظام حرکت میں آ رہا ہے. مکہ مکرمہ کی تکلیفیں, وہ مجاہدے, وہ بھوک اور فاقے, وہ آگ کے اندر پریویش بنتے تھکے, تو بولیں گے جہنی دعوت چلے تو بولیں گے تار اثر اندر اوپرے پڑتے تھکے, تار پرباب اندر اوپرے پڑے. بولیں گے جہن مدینہ شریفر مدے আসলেন সাহাবায়ে কেরাম মদিনায় আসলেন, আর মদিনার মধ্যে যখন দিনের পরিবেশ, দাওয়াতের পরিবেশ বন্ধ, তো বলে যে তার আসর মদিনা, বলে যে অন্যান্য মখলুকের উপরে পড়ছে, বলে যে মদিনার বাহিরে এক রাখাল তার ছাগল চড়াইতেছিল, হঠাৎ করে জঙ্গল থেকে এক বাঘ আসলো, বলে যে বাঘ এসে তার ছাগল নিয়ে যাইতেছিল, বলেন যে ওই চড়ানেওয়ালা যে রাখাল ছিল সে ছাগলের রাখাল যাইয়া সেও এরকম ভাবে বাঘের মুখ থেকে তার ছাগল ছিনিয়ে নিয়ে আসলো, বলে যে সিনাই নিয়ে আসার সাথে সাথে বাঘে আরবিতে শুদ্ধ ভাষায় কথা বলতেছিল, বলেন যে সে শুদ্ধ ভাষায় কি কথা বলতেছে, আরে তুমি আমার মুখ থেকে আমার রিজিকটা তুমি সিনাইয়া নিলে. এই রাখাল আশ্চর্য হয়ে গেল যে বাঘে কি করে আমার কথা বলে, আবার আরবিতে শুদ্ধ ভাষায় কথা বলতেছে. যখন সেই কথার উপরে আশ্চর্য হয়েছে, বলেন যে আশ্চর্য হওয়ার কারণে বাঘে এর চেয়ে এখন আরো বেশি আশ্চর্যের কথা বলতেছে সামনে, বলেন যখন বাঘে বলতেছে আরে শুনো তুমি আমার কথায় আশ্চর্য হইছ, আরে আমার কথায় আশ্চর্য হওয়ার কি আছে, আরে শুনো মদিনা শরীফে তো আল্লাহর সত্য নবী হিজরত করে আসিয়া গেছেন, সত্য দিন নিয়ে আসিয়া গেছেন, তুমি যাও ওইখানে যাইয়া তুমি ওনার দিন কবুল করো. বলেন যে ভাই দোস্ত এই কথা শুনিয়া সাথে সাথে মদিনার দিকে রওনা হয়ে গেল, মদিনাতে আইসা হাজির হইল, হাজির হইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ঘটনা শুনাইল, শোনানোর সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মদিনাওয়ালাদেরকে জমা করো, তাকে এই কারগুজারিটাতে সে সবকে শুনাইতে পারে, সবে যাতে শুনে. বললেন যে ভাই দোস্ত এইটা হইল মদিনার সেই জমানা, আর এক জমানা তো মক্কা শরীফে ছিল. বলেন যে এই মক্কা শরীফের মধ্যে বলেন যে রসুল পাক এবং ওনার সাথীরা সাহাবায়ে কেরাম ভুকা ফাঁকা বরদাস্ত করতে হয়েছে, বলেন যে গরম রুদ্রের মধ্যে বালির উপরে শোয়ানো হয়েছে, পাথর রাখা হয়েছে, আর বলেন যে গরম জ্বলন্ত আঙ্গরার উপরে ওনাদেরকে শোয়ানো হয়েছে, আর বিভিন্ন ধরনের কষ্ট ওনাদেরকে দেওয়া হয়েছে. বলেন যে মুজাহিদার জমানা, সেই জমানায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত পিছের নবীদের এবং উম্মতদের ঘটনা শুনাইয়া শুনাইয়া সাহাবায়ে কেরামকে সবর আর ধৈর্য ধরার এইরকম ভাবে তরগিব দিছেন. তো বলেন যে ভাই দোস্ত আপনি ভাবে, বলেন যে যখন ওইখানে সবুর করছেন, ধৈর্য ধরছেন, আর এরপরে যখন মদিনায় হিজরত করে আসিয়া গেলেন, তো এখন এইরকম দিন আসলো যে সেইখান থেকে বলে যে মদিনার থেকে এখন জামাত বাহিরে যাইতেছে, বাহিরে বাহিরে যাইয়া ফিরতেছে, দাওয়াত দিচ্ছে, জামাত নিয়ে জামাত যাইয়া দাওয়াত যখন দিচ্ছে, বলেন যে তার আসর আর তার প্রভাব আর মাহল বলতেছিল, বলেন যে সেই দাওয়াতের আসরটা শুধু মানুষের উপরেই থাকে নাই, বলকে মখলুকের উপরে যাইয়া তার আসর পড়ছে. বলেন যে এখন বাঘে এইরকম ভাবে ছাগলের রাখালকে তশকিল করে পাঠিয়ে দিল. বলেন যে এখন মদিনাতে, বলেন যে জমাত মদিনাবাসীদেরকে জমা করা হইল, বলেন যে যখন জমা করা হইল এরপরে ওই রাখাল ছেলে সে সব মদিনাওয়ালাদের সামনে সেই কারগুজারি শুনাইল, আর মদিনাওয়ালারা সব এই কারগুজারি শুনলেন যে বাঘে তাকে এরকম ভাবে দাওয়াত দিয়ে পাঠাইছে. তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ যখন দাওয়াত চলে তখন তার আসর যখন মখলুকের উপরে পড়ে, তাইলে কি যখন এই দাওয়াতটা আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে চালাইব, তাইলে কি উম্মতের দিলের উপরে তার কোন আসর আর প্রভাব পড়বে না? বলেন যে অবশ্যই পড়বে, কিন্তু বলেন যে ভাই দোস্ত দাওয়াত তো হইতে হবে আখলাকের সাথে, বলেন যে হুসনে আখলাকের সাথে আমাদের দাওয়াত দিতে হবে, বলেন যে নরমির সাথে আমার দাওয়াত দিতে হবে, বলেন যে ছুটু হয়ে আমি দাওয়াত দিতে হবে, আমি ছুটু বন্যা অন্যকে দাওয়াত দিতে হবে, আর বলেন যে ভাই দোস্ত দাওয়াত যে আমরা দিব, বলেন যে সেই দাওয়াতটা এখলাসের সাথে দিতে হবে, বলেন যে সেইখানে এটার পিছনে অন্য কোন জিনিস থাকলে হবে না, বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিছেন, নবীগঞ্জ যে দাওয়াত দিছেন সেটা এখলাসের সাথে ওনারা দাওয়াত দিছেন, বলেন যে ওনাদের দাওয়াতের পিছনে কিছুই ছিল না, ওনারা শুধু কথাই বলছেন দাওয়াত দিয়া, বলে যদি ওই নাজরিয়া ইল্লা আল্লাহ, আরে এর মত বিনিময় তো আমরা আমাদের আপনাদের কাছে কিছুই চাই না, আমরা তো এর বিনিময় আল্লাহ থেকে নিব। বলেন যে মাল চাই না, এমনি ভাবে আপনারা আমাদেরকে কিছু এর বদলে দেন সেটা কিছুই চাই না, বলকে সেটা তো আমরা আল্লাহ থেকেই নিব। তো বলেন যে ভাই দুস্ত, যখন এমনি উম্মতের খায়ের খায়ের জজবায় এখলাসের সাথে হুসনে আখলাকের সাথে আমরা দাওয়াত দিব, তো বলেন যে অবশ্যই তার আসর করবে। আর বলেন যে ভাই দুস্ত, এরকম ভাবে মাহল পড়তে থাকবে, আর এই মাহল আর এই পরিবেশের আসর মানুষের উপরে পড়বে, অন্য মখলুকের উপরে পড়তে থাকবে। তকলিফে উঠাই যা রে হ্যাঁ, হিজরত কি যা রহি হ্যাঁ, ঘর বতন ছোড়া যা রা হ্যাঁ, মুজাহদে বরদাশ কি যা রে হ্যাঁ, মেরে বুজুর্গো আল্লাহ জল জলাল হম নওয়াল হু এসে নতিজে জাহির ফরমা রে আপ অন্দাজা লগায়ে হজরত সলমান ফারসি রজি আল্লাহ তালা উনকা ইবতদা কা কিসা সুনিয়ে, পারিস মে রহতে থে, উনকে ওয়ালিদ আপকে পুজারি থে, মজুসি থে, আর উনকে লিয়ে উনকে পাস বড়া ইবাদত খানা থা, লোক উনকে পাস আতে উস ইবাদত খানে মে ইবাদত করতে, আপকি পূজা করতে। উনহোনে ইয়ে আপনে বেটে সে কাহা, ভাই বেঠো, ভাই বেঠ জাও, সোনে ওয়ালো কো জাগা দো, ভাই বস থোড়ি দের আর বেঠ জাও। ভাই কেন ভাই উঠলেন সামন থেকে আসছেন, কিয়া হুয়া? উনকে ওয়ালিদ নে উনসে কাহা, ইয়ে বেটা সলমান, ইয়ে ইবাদত খানা হ্যায় আর মে বুড়া হো গয়া, আব তুমে মেরে বাদ ইস ইবাদত খানে কো সম্ভালনা হ্যায়। তো কেসে ইয়ে মুঝে বাত সমঝ মে নাহি আতি, আগ জলাই আপনে হাত সে আর উস আগ কো সম্ভাল কে রাখা আর উসকি ইবাদত করনে কো কেতে হ্যায়, ইয়ে ইবাদত মুঝে সমঝ মে নাহি আতি, ये इबादत मुझे नहीं समझ में आती। वो परेशान हुए, दीन हक क्या है, सही दीन क्या है, सही रास्ता क्या है, वो परेशान हुए अंदर से। उनके वालिद बार बार उनको कहते, वो अंदर से उसको ना लेते। एक दिन ऐसा हुआ कि उनके वालिद ने उनकी बड़ी पिटाई की, बहुत मारा, इतना मारा इतना मारा कि वो घर से निकल गए, ঘর ছোড় দিয়া আর চলে গে মুলকে শাম। মুলকে শাম মে গে তো সবসে পহলে পিছলি কিতাব কে উলামা মে সে এক আলিম সে মুলাকাত হুই, উনসে কাহা, উনসে পুছা দীন হক ক্যা হ্যায়, তো উনহোনে রহবরি কর দি, ফুলা কে পাস চলে যাও। উনহোনে দূসরে কে পাস ভেজ দিয়া, उनके पास गए तो उन्होंने तीसरे के पास भेज दिया, उनके पास गए तो उन्होंने चौथे के पास भेज दिया, उनके पास गए तो उन्होंने पांचवें के पास भेज दिया। पांचवें के शख्स के पास जब पहुंचे हैं, उन्होंने कहा हां हमें तहकीक के साथ ये बात मालूम है कि अल्लाह के सच्चे नबी सच्चे रसूल वो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है और वो जाहिर हो चुके हैं और वही कयामत तक के लिए नबी होंगे और उनकी नबूवत कयामत तक के लिए होगी, उनकी जाए पैदाइश मक्का मुकर्रमा है और उनकी हिजरत की जगह मदीना मुनव्वरा है। जाओ तुम मदीने चले जाओ, यसरिब शहर चले जाओ, उसका पुराना नाम मदीने का यसरिब है, जाओ यसरिब चले जाओ, तुम्हें दीन हक की जगह पनाह लेने की जगह मिलेगी और तुम्हें दीन हक मिलेगा। چنانچہ جو ہے ایک جگہ غلامی کی زندگی گزارنے لگے ایک تاجر کے یہاں کچھ خدمت پر کچھ جو ہے تنخواہ پر کام کرنے لگے, چنانچہ جو ہے کام کرتے رہے کرتے رہے کرتے رہے, یہاں تک کہ اب جو ہے پریشان ہیں کہ میں مدینہ کیسے پہنچوں, جہاں مجھے سیدھا راستہ ملے گا, پریشان ہیں۔ اللہ تعالیٰ نے مدینہ منورہ سے ایک یہودی تاجر کو ان کے پاس بھیجا۔ میرے بزرگوں جب اندر میں جب ہدایت کی طلب بڑھتی ہے تو اللہ ہدایت کے لیے راستے ہموار کرتے ہیں۔ چنانچہ جو ہے مدینہ منورہ سے وہ تاجر پہنچا ان کے پاس, اس تاجر کے پاس سامان کی خریداری کی, غلام کو دیکھا, نام سلمان ہے اور اخلاق اس کے بہت اچھے ہیں, اس کا کام بہت اچھا ہے, اس کو دیکھ کر پسند کیا اور یہ کہا کہ اس غلام کو بھی مجھے دے دو. اس آدمی نے کہا یہ غلام نہیں دے سکتے, سامان لے جاؤ, مال لے جاؤ, غلام نہیں دیں گے. اس شخص نے کہا کیا لوگے کیا لوگے, اے لے لو, اتنا لے لو, اتنا لے لو. اتنا مال پیش کیا کہ وہ آدمی نرم پڑ گیا اور اس نے حضرت سلمان کو دے دیا. اب حضرت سلمان مدینہ منورہ جا رہے ہیں, کہاں جا رہے ہیں؟ اس آدمی کے گھر پہنچے تو اس شخص سے کہا کہ ذرا سا میں تھوڑا سا باہر جانا چاہتا ہوں, اجازت لے کر حضور صلی اللہ علیہ وسلم کے بارے میں تحقیق کرتے ہوئے پہنچے. اس عالم نے جو پچھلی کتاب کے عالم تھے انہوں نے علامت بتلائی تھی, ذرا کچھ مال لے کر جانا اور یہ کہنا یہ صدقہ ہے تو وہ قبول نہیں کریں گے, اور پھر دوسرے دن جانا تو ہدیہ کہنا تو وہ قبول کریں گے, اور تیسری علامت یہ ہوگی کہ ان کے شان مبارک پر ابھرا ہوا گوشت ہے, وہ مہر نبوت ہے, وہ مہر نبوت ہے, یہ علامت ہے اس نبی کی. گئے پہلے دن تو صدقہ کر کے پیش کیا, فرمایا صدقہ ہمارے لیے جائز نہیں. دوسرے دن گئے, ہدیہ کہا تو آپ نے لے لیا, پہلے دن کہا ایک, دوسرے دن کہا دو, اور تیسرے دن مہر نبوت کی زیارت ہوئی, فرمایا تین. آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا یہ کیا قصہ ہے؟ تو پوری کارگزاری سنائی اور تصدیق ہو گئی اور اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کا کلمہ پڑھ لیا. غلامی کی زندگی گزار رہے ہیں, ان اوس آقا کے یہاں مدینے میں کام کر رہے ہیں اور یہاں بھی آ رہے ہیں, فارغ وقت کہاں دے رہے ہیں؟ اللہ کے رسول کی مسجد میں. فارغ وقت کہاں دے رہے ہیں؟ ارے کہاں دے رہے ہیں؟ مولانا یوسف صاحب رحمتہ اللہ علیہ فرماتے تھے اگر تم اپنے کام کاج کا فارغ وقت بھی مسجد میں دینے لگو گے تو پھر باہر کا باطل اسی سے ختم ہو جائے گا, باہر کا باطل اسی سے مٹ جائے گا. آج ڈھائی گھنٹے سے لے کر آٹھ گھنٹے تک کی بات کہی جاتی ہے, ورنہ سارے صفا کی جماعت تو پورا وقت مسجد کو دیتی تھی. اسی مسجد کا وقت دینے کی وجہ سے حضرت ابو ہریرہ بنے تھے, امام المحدثین بنے. کیا ہوا؟ حضرت سلمان فارسی مسجد میں آتے جاتے, لیکن تمنا یہ تھی کہ میں اس سے زیادہ وقت کیسے دوں. اپنے آقا سے کہا کہ مجھے آزاد کر دیں. اللہ ہم سب کو زیادہ سے زیادہ اپنے نبی کے کام کے لیے قبول فرما لے. ڈھائی گھنٹہ نہیں, چلا نہیں, چار مہینہ نہیں, یہی ہمارا کام ہو, یہی ہمارا کام. کیا ہوا؟ آئے حضور کے پاس کہنے کے, یہ اپنے آقا سے کہا ہمیں جو ہے آزاد کر دیجئے. اس نے کہا یہ زمین کا پلاٹ ہے, اس میں کھجور کا درخت لگاؤ, ایک سال میں پھل آ جائے گا تو تم آزاد ہو جاؤ. اب ایک سال میں پھل آنا ان کے اختیار میں تو ہے نہیں, اور اتنے مثقال سونا دے دو تو تم آزاد ہو جاؤ گے. گئے جا کر حضور سے کہا, حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا چلو اس زمین کے پلاٹ میں کھجور کا درخت لگوانے میں میں بھی مدد کروں گا. چنانچہ جو ہے درخت لگایا, سرکار نے بھی اس میں مدد فرمائی اور ایک سال کے اندر پھل آ گئے. اور حضور صلی اللہ علیہ وسلم نے ایک سونے کا ٹکڑا دیا, فرمایا لے جاؤ. اس آدمی نے کہا یہ اتنا سونا نہیں چاہیے, ہمیں تو اتنا چاہیے وزن میں. سرکار نے فرمایا جاؤ کہہ دو وزن کرو, ترازو میں رکھ دو. ترازو میں رکھا اتنا ہی نکلا جتنا مانگا تھا. حضرت حضرت سلمان فارسی آزاد ہو گئے اب فارغ ہو گئے اللہ کے دین کے کام کے لیے اور ایک دو دن نہیں کھایا دو چار دن نہیں کھایا سو سال نہیں کھایا اللہ نے 250 سال کی زندگی عطا فرمائی کتنی زندگی 250 سال کی زندگی عطا فرمائی اب فارغ ہو کر اللہ نے علم کا بڑا حصہ عطا فرمایا مسجد کے ماحول سے اس زمانے میں علم ملتا تھا عامی سے عامی آدمی کو علم ملتا تھا اور مسجد کے ماحول سے دین ملتا تھا مسجد کے ماحول میں ایمان کی ترقی کا سامان تھا اور مسجد کے ذریعہ بغیر کتاب کے سنی ہوئی باتیں قرآن ہے دین ہے اور دین کی باتیں ہیں نبی کا فرمان ہے لے جا کر گھر والوں کو دیتے تھے گھر والوں کو دیتے تھے چنانچہ کیا ہوا اب حضرت سلمان رضی اللہ تعالیٰ عنہ اللہ نے ان کو علم کا بڑا حصہ عطا فرمایا زندگی خوب لمبی عطا فرمائی ایک دن مہاجرین اور انصار کے درمیان میں حضرت سلمان فارسی بیٹھے ہوئے تھے حضور صلی اللہ علیہ وسلم نے قریش خاندان کی لڑکی سے ان کی شادی کروائی قریش خاندان کی لڑکی سے شادی کروائی انا خلقناکم من ذکر و انثا وجعلناکم شعوبا و قبائل لتعارفوا ان اکرمکم عند اللہ اتقاکم پردیسی بھی اللہ اس کو نواز دے جب تقوی پر آئے مجوسی خاندان کا نوجوان جب تقوی پر آ گیا ایمان پر آ گیا قدرت نے اسے نواز دیا کیا ہوا مہاجرین اور انصار کے درمیان میں بیٹھے ہوئے ہیں سرکار بھی تشریف فرما ہے مہاجرین کہتے ہیں سلمان باہر سے آئے ہم بھی باہر سے آئے سلمان ہم لوگوں میں سے ہیں انصاریوں نے کہا نہیں سلمان تو بہت لمبی زندگی ہمارے درمیان میں رہے سلمان تو ہم اہل مدینہ میں سے ہیں ہم انصاریوں میں سے ہیں سرکار نے فرمایا ہے مہاجرین اے انصاریوں سن لو سر کے جو ہے سلمان نہ مہاجرین میں سے ہیں نہ انصار میں سے ہیں سلمان تو اللہ کے رسول کے گھر والوں میں سے ہیں زندگیاں ایمان پر آویں گی علم پر آویں گی جہالت سے نکلے گی کفر شرک سے نکلے گی اطاعت والی زندگی آوے گی اطاعت والی زندگی آوے گی اندر سے تکبر اور عجب نکلے گا اطاعت پر آئیں گے علم سے آراستہ ہوں گی زندگیاں حضرت محمد صلی اللہ علیہ وسلم کی تعلیمات سے زندگیاں آراستہ ہوں گی ایک عجمی شخص کے بارے میں اللہ کا نبی اپنے گھر والوں میں سے اپنے گھر والوں میں شمار کر رہا ہے میرے بزرگوں اور بھائیوں اللہ تبارک و تعالیٰ نے وہ عظیم کام ہمیں دیا ہے حضرت مولانا صاحب فرماتے تھے اللہ تعالیٰ نے ہمیں قرن اول کا ہیرا عطا فرمایا ہے قرن اول کا ہیرا عطا فرمایا اس لیے میرے بزرگوں اس عظیم کام کو اس مبارک محنت کو لینا ہے اپنے اخلاق کو بنانا ہے ایمان اندر میں اتارنا ہے اپنی عبادات سے گہرا تعلق بنانا ہے اور عبادات کو اپنی حقیقت پر لانا ہے علم سے علم فضائل والے علم سے اپنے جذبے کو بدلنا ہے اپنی فکر کو بدلنا ہے وعدے اور وعیدوں کی لائن کا یقین اپنے اندر میں پیدا کرنا ہے اللہ کے ذکر کے ذریعہ دلوں میں اللہ کا دھیان بنانا ہے جب دلوں میں اللہ کا دھیان نہیں ہوتا تو پھر آدمی کا نفس اسے ہلاکت کی طرف لے جاتا ہے علم ہوتے ہوئے بھی جہالت میں جائے گا علم ہوتے ہوئے بھی جہالت کے گڑھے میں اتر جائے گا حضرت مولانا صاحب فرماتے تھے علم بغیر ذکر کے ظلمت ہے اور ذکر بغیر علم کے گمراہی ہے اس لیے میرے بزرگوں اور بھائیوں اخلاق کی مشق کرنی ہے اخلاق کی مشق کرنی ہے ایمان اندر میں اتارنا ہے اور اخلاص اپنے اندر لانا ہے مولانا یوسف صاحب فرماتے تھے عمل کی قبولیت تین بنیادوں پر ہوگی ایمان کی بنیاد پر علم کی بنیاد پر اور اخلاص کی بنیاد پر اور اور اللہ کے راستے کی نقل و حرکت تو اس کا کوئی عمل بدل نہیں ہے. اللہ کے راستے کی نقل و حرکت اس کا کوئی عمل بدل نہیں ہو سکتا. سرکار فرماتے ہیں میں اللہ کے راستے میں نکلوں شہید کر لیا جاؤں پھر زندہ کیا جاؤں, میں اللہ کے راستے میں نکلوں پھر شہید کر دیا جاؤں پھر زندہ کیا جاؤں, پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیا جاؤں پھر زندہ کیا جاؤں, پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیا جاؤں پھر زندہ کیا جاؤں, پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیا جاؤں پھر زندہ کیا جاؤں, پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیا جاؤں. آپ نے 7 مرتبہ یہ بات دہرائی. اس امت کے ایک ایک کلمہ پڑھنے والوں کے دلوں میں اس کا جذبہ بننا چاہیے, ہمیں بھی اپنے نبی کا کام کرتے کرتے اللہ کے راستے میں مرنا ہے. کہاں مرنا ہے؟ سب تیار ہیں؟ گھروں پہ مرنے کا شوق نہ ہو. یمن میں صحابہ بیٹھے تھے, آپس میں کہنے لگے بتاؤ بھائی ہمارے ماحول میں گھروں میں مرنے والی کون کون سی قسم ہے؟ فرمایا جی ہم تو یہ جانتے تھے گھر میں پالتو جانور مرغی بکری اور جو ہے اور پالتو جانور مرتے ہیں, عورتیں گھروں میں مرتی ہیں, بچے گھروں میں مرا کرتے ہیں. مردوں کے مرنے کی جگہ اللہ کا راستہ ہے. مردوں کے مرنے کی جگہ کہاں ہے؟ اللہ کا راستہ ہے. جن بنیادوں پر صحابہ جی رہے تھے, جن جذبوں پر صحابہ جی رہے تھے اور جن اخلاص پر صحابہ جی رہے تھے ان بنیادوں کو سامنے رکھیں گے میرے بزرگوں, خود بھی ایمان کے ساتھ چلنا آسان ہوگا, ہدایت کے ساتھ چلنا آسان ہوگا اور اہل عالم اقوام عالم کو راستہ دکھا کر چلنے والے بنیں گے. تیار ہیں؟ 6 مہینے ہر سال لگانے کتنا؟ پہلے تو 4 مہینے مانگتے تھے, اب ہم تو 6 مہینہ مانگتے ہیں. اور یہ تو شروع میں چلے اور 4 مہینے اور 6 مہینے, یہ تو سارا یہی ہمارا کام ہے. تھوڑا سا وقت نکال کر جا کر اپنا دنیا کا کام بھی کر لیں گے. کام کرتے کرتے پیشاب لگ گیا بیت الخلا میں چلے, پیخانہ لگ گیا چلے گئے بیت الخلا میں, ایسے ہی تھوڑی ضرورت ہے چلے گئے دکان پر, چلے گئے کھیتی میں, چلے گئے اپنا تھوڑا سا کام کر لیا, باقی ہمارا یہی کام ہے, یہی ہمارا کام ہے. کریں گے, ساری دنیا میں جائیں گے, سوئیں گے یا کام کریں گے؟ اللہ قبول فرمائے. بولیں جی بھائی دوست, بولیں جی ارکم بھاو مجاہدہ ہوتے سے بوکا پکا برداشت کرتے سین, اور بولیں جی بیوی بچے تک آلادا کرا ہوتے سے, اور ارکم بھاو اللہ راستے انارا باہر ہوتے سین, تو بولیں جی جہاں انارا ارکم قربانی دیتے سین قربانی ساتھ انارا چلتے سین بیوی بچے تک آلادا ہوتے سین گھر بانی ساتھ سین بوکا پکا اور سب دھرنر مجاہدہ انارا برداشت کرتے سین, تو بولیں جی ایر فوری ایر نتیجار فل کی پرکاش پہل, বলেন যে তার দ্বারা আল্লাহ পাকে এই দুনিয়ার মধ্যে তার আসর ফলাইতে রইলেন, বলেন যে সেটার দ্বারা এরকম ভাবে মাহল পরিবেশ বনতেছিল, বলেন যে আফজান হজরতে সালমান ফার্সি রাজিয়াল্লাহ তাআলাহু ওনার শুরুর ঘটনা হইল, বলেন যে উনি তো ছিলেন পারস্যতে, বলেন যে আবার উনি এমন ঘরে উনি এমন ফ্যামিলিতে উনি পয়দা হয়েছেন, বলেন যে সেটা মুজুসি ছিল ওনার বাপ, বলেন যে উনি মুজুসি ফ্যামিলির বাচ্চা, বলেন যে সেখানের মধ্যে ওনার বাপের একটা বড় এবাদতখানা ছিল, বলেন যে ওনারা আগুনের পূজা করতেন, তো বলেন যে এখানে মানুষ আসত আগুনের পূজা করত, আর ওনার বাপের এই আগ্রহ আর আশা ছিল যে আমার ছেলে এইগুলো আমার পরে সেই আমার এবাদতখানার হেফাজত করবে, তো ওনারে ওনার বাপ এটা বুঝাইতেছিলেন কিন্তু ওনার এটা বুঝে আসে না, এটা কি আগুন নিজের হাত দিয়া আমরা জ্বালাইলাম আবার সেই আগুন আমরা এটার পূজা করি, এটা আবার কি করে হইতে পারে? বলেন যে ভাই বুজুর্গ দুস্ত, এটা ওনার বুঝে আসে না যে এটা কি করে আমার হাজত পুরা করবে বা আমার সব সমস্যার সমাধান দিবে, এটা বুঝে আসে না, তো বলেন যে ভাই দুস্ত বাপে ওনারে খুব বুঝাইবার চেষ্টা করলেন কিন্তু উনি আর এটা বুঝতে তৈয়ার হইতেছেন না, বলেন যে যখন উনি এটা বুঝেনি না তো এরপরে একদিন ওনার আব্বা নারাজ হইয়া ওনারে খুব পিটাই করলেন, বলেন যে এমন ভাবে পিটাইলেন উনি বাধ্য হয়ে ঘর ছেড়ে দিলেন, কিন্তু বলেন যে ভাই বুজুর্গ দুস্ত ঘর ছাড়িয়া উনি এরকম ভাবে সফর করতে করতে সাম দেশে চলে গেলেন, বলেন যে যখন সেইখানে সামনে পৌঁছলেন, বলেন যে সামনে পৌঁছার পরে মুলকে সামের মধ্যে একদিন এরকম এক রাহিব বা আগের জমানার ওই পিসের উম্মতের একজন আলিমের সাথে দেখা হয়ে গেল, এবং উনি ওনাকে এরকম হক দিন করতে সেটা সম্পর্কে তার কাছে চাইলেন, তো বলেন যে সে এরকম তার আরেকজনের দ্বিতীয় জনের কাছে পাঠাই দিল, সেইখানে উনি ওই সেই হকেরই তালাশে রইলেন। তিনি তৃতীয় জনের কাছে পাঠাই দিল, বলে যে তৃতীয় জনে চতুর্থ জনের কাছে ওনারে পাঠাইল, চতুর্থ জন পঞ্চম জনের কাছে পাঠাই দিল। বলেন যে ভাই পঞ্চম ব্যক্তি ওই আলিম বিগত জমানার আলিম, সে বলল যে হ্যাঁ আমাদের কাছে এই কথা এখন পরিষ্কার হয়ে গেছে যে শেষ জমানার নবী উনি আসিয়া গেছেন, ওনার আগমন হয়ে গেছে, উনি কিয়ামত পর্যন্ত নবী থাকবেন, মানে ওনার নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে, আর উনি হিজরত করিয়া মদিনায় চলে যাবেন, যার নাম হইল ইয়াসরাব। বলে যে এই যে ইয়াসরাব, উনি যাওয়ার পরে যার নাম হবে মদিনা, তুমি সেইখানে সুযোগ মতো চলিয়া যাও। বলে যে এই কথা শোনার পরে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে বহুত বড় আগ্রহ পয়দা হইল সেইখানে যাওয়ার জন্য। তো বলে যে ভাই দুস্থ, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে গোলামের জিন্দগি কাটাই দিয়েছিলেন, একজনের এই আছে উনি গোলামের জিন্দগি ছিল ওনার, সেইখানে কাম করতেন থাকতেন, উনি ওই বেচারায় ওনারে খানা পিনা দিত। বলে যে একদিন ওনার দিলের মধ্যে ছিল তলব, আল্লাহ জাল্লা শানহু আম্মান আওয়ালহু মদিনার এক ব্যবসায়ীকে সেখানে পৌঁছে দিলেন। সেই ব্যবসায়ী গেল ওই লোকের থেকে অনেক মাল খরিদ করলো, আর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলো, ওনার এই উত্তম আখলাক দেখলো, আর ওনার এই কাম কাজ দেখিয়া সে মুগ্ধ হয়ে গেল, এবং সে ওনারে দুষ্ট বলে যে খরিদ করবার জন্য লাগলো। বলে যে ওই মালিককে বললো যে এই গোলাম তুমি আমাকে দিয়া দাও, এত দেখা দিমু, সে রাজি হয় না, আরো দেখা দিমু বেশি, দিতে বাড়াইতে বাড়াইতে এক সময় সে রাজি হয়ে গেল। বলে যে দুস্থ, রাজি হওয়ার পরে ওই বেচারা ওনাকে খরিদ করে লইল। বলে যে দুস্থ, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মদিনার দিকে রওনা হয়ে যাইতেছে। বলে দিলে যে আগ্রহ ছিল, যে আগ্রহতে আল্লাহ পাকে আজকে ওনাকে রাস্তা দেখাইলেন, বলে যে উনি এরকম ভাবে রওনা হয়ে যাইতেছেন। তো বলেন যে দুস্থ, ওই বেচারায় রাহিব ওনাকে বলছিল যে যিনি শেষ জমানার নবী ওনার তিনটে আলামত, একটা তুমি কিছু মাল লইয়া ওনার কাছে প্রথম দিন যাবে, তো দেখবে উনি মাল কবুল আর বললেন যে এগুলা সৎকা, তো দেখবে উনি কবুল করবে না। দ্বিতীয় আলামত হইল তুমি আবার পরে যাবে ওই মাল নিয়া যে বলবে যে এগুলা হাদিয়া, তো দেখবে যে দ্বিতীয় আলামত হইলে উনি হাদিয়া কবুল করবে, যিনি শেষ জমানার নবী উনি সৎকা কবুল করবে না হাদিয়া কবুল করবে। আর তৃতীয় হইল ওনার পিঠের মধ্যে বলেন যে বাজুর উপরে একটা মহরে নবুয়ত নবুয়তের খতম নবুয়তের একটা মোহর থাকবে, একটা উঁচা গোস্তের টুকরা। তো বলেন যে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসে হাজির হয়ে গেলেন মদিনাতে। বলে যে ভাই দোস্ত, মদিনাতে যখন হাজির হইলেন, উনারে যে খরিদ করে আনলো তার কাছ থেকে অনুমতি লইয়া অবসর সময়ে বলেন যে দোস্ত, উনি ওই বাহিরিলেন, বাহিরিয়া তালাশ করতে করতে আল্লাহ রসুলের সাথে দেখা হয়ে গেল। তো বলেন যে যখন উনি পাইলেন, তো কিছু মাল নিয়ে আসে আইনে বলেন যে আপনি এই মালগুলো আমি নিয়ে আসছি আপনার জন্য সৎকা, উনি ফিরত দিলেন, আল্লাহ রসুল সেগুলা কবুল করলেন না। বলেন যে ভাই দোস্ত, এরপরের দিন উনি আবার কিছু মাল নিয়ে আসলেন, আইনে বললেন যে এগুলো হাদিয়া, তো আল্লাহ রসুল এই হাদিয়া পায়ে কবুল করলেন, দুইটা পায়ে গেছেন। এরপরে উনি রসুলের পাশের ইসলামের পিঠের উপরে যে মহারে নবুয়ত ছিল সেটা দেখার ব্যবস্থা করলেন, এবং জামার ভিতরে উনি সেটাও দেখতে পাইলেন উঠাইয়া। দেখে উনি বলেন যে তিন হয়ে গেছে আমার। বলে কি তিন তোমার হইল? বলে আমার সে বাতাইছিল, আমার বলছিল যে তিন আলামত, একটা সৎকা করবে, সৎকা কবুল করবে না, দ্বিতীয় হইলো হাদিয়া উনি কবুল করবেন, তৃতীয় ওনার মহারে নবুয়ত ওনার পিঠের মধ্যে। তো বলেন যে আমি তিনটাই পেয়ে গেছি। বলেন যে এরপরে উনি এখানে কলমা পড়িয়ে মুসলমান হয়ে গেলেন। বলেন যে মুসলমান হওয়ার পরে দুস্থ উনার মালিক থেকে আসামের পরে যে অবসর সময়, সেই সময় উনি মসজিদের মধ্যে দেওয়া শুরু করে দিলেন। তো বলেন যে ভাই দুস্থ, মসজিদের মধ্যে এই অবসর সময় দিতেছেন আর উনি দিন শিখতেছেন, এলিম শিখতেছেন। বলেন যে ভাই দুস্থ, হযরত মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরতজি ফরমাইছেন যে এই উম্মতের যে অবসর সময়টা, বলেন যে এই অবসর সময় কামের পরে যে অতিরিক্ত সময় থাকে উম্মতের হাতে, সেটা যদি সে মসজিদের মধ্যে দিতে থাকে তাহলে বলেন যে দুনিয়াতে বাতিল খতম হয়ে যাবে, বলেন যে উম্মতের জিন্দগির থেকে বাতিল খতম হয়ে যাবে যদি অবসর সময় দেয়। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, হইলে কি? বলেন যে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু অবসর সময় দিতে রইলেন। আল্লাহ আমরা তো ভিক দেখ, আমরা বেশির চেয়ে বেশি সময় মসজিদে দেনাওয়ালা বনবো, কি বলেন ভাই, দিব তো? বলে যে এখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে এলিম শিখতেছেন, ওনার দিলের মধ্যে এলিমের শিকার জজবা দিন শিখতেছেন, কিন্তু যেই সময় দিতেছেন এই সময় তো অল্প হয়। বলেন যে সাহাবাদের মধ্যে কাউ তো কাম শেষ, মানে এইরকম কাম করিয়া এসে মসজিদে সময় দিতেন, আর কিছু সাহাবাদ এইরকম ছিলেন জিনারা সুর পুরা সময় মসজিদে দিয়ে দিচ্ছেন, বলেন যে পুরা সময় তারা মসজিদের মধ্যে থাকতেন, বলেন যে যার কারণে ওনাদেরকে এরকম ভাবে মসজিদের পরিবেশে থাকায় দিন শিখছেন, এলিম শিখছেন, যার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুহাদ্দিসিন হইছেন, এই মসজিদে থেকে দিন শিখছেন। আর বলেন যে দোস্ত ওই জমানায় তো কিতাব ছিল না, বলেন যে ওনারা আল্লাহর ফরমান, আল্লাহর রসুলের ফরমান, আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের হুকুম তারা শুনছেন মসজিদের মধ্যে, শুনে ওনারা এটা নিয়ে ঘরে গেছেন, ঘরে যাইয়া ওনাদের বিবি বাচ্চাদেরকে সেটা ওনারা শিখাইছেন। বলেন যে এইভাবেই দিনের পরিবেশ বনছে, মসজিদে আইছেন দিন শিখছেন, আর এখান থেকে ওনারা ফিরত গেছেন, যাইয়া আবার ওনাদের ঘরের মধ্যে ওনাদের মাহলের মধ্যে দিন শিখাইছেন। তো বলেন যে দোস্ত এইটাই ছিল আগে তকদীর। বলেন যে দোস্ত হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চাইতেছিলেন যে আমি পুরা সময়টা ফারিক হয়ে যাই, যাইয়া আমি এরকম ভাবে কি করব, এই দিনের শিখব। তো বলেন যে ভাই দোস্ত উনি পুরা সময় দিতে চাইতেছেন আড়াই ঘন্টা, বলেন যে ভাই দোস্ত আড়াই ঘন্টা এরকম ভাবে আট ঘন্টা চিল্লা চিল্লা, বলেন যে না বলকে পুরা সময় দিতে চাইতেছেন। তো কি বলেন ভাই, আমরা চিল্লা দিয়া আর এইরকম চিল্লার উপরে শেষ না, পুরা জিন্দগি লাগবে। বলেন যে ভাই হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ওনার মালিককে যাইয়া বললেন যে আমারে আপনি আজাদ করে দেন, তো আমারে মুক্ত করে দেন আপনার গোলামির থেকে। তো বলেন যে ভাই দুষ্ট ওই বেচারা বলল যে তোমার এই একটা নির্ধারিত জায়গা আছে, বলেন যে সেটার ভিতরে আমার তুমি খাজুর গাছ লাগাই দিবে, খেজুরের বাগান এই আমার জমিনটার মধ্যে, আর এই জমিনের মধ্যে খাজুর গাছ লাগানোর পরে এক বছরের ভিতরে খেজুর ধরতে হবে। কিন্তু বলেন যে দুষ্ট এক বছরের ভিতরে খেজুর ধরা এটা কি ওনার হাতের ব্যাপার, বলে এটা কি ওনার ভিতরে ওনার ক্ষমতার ভিতরে, কিন্তু সেই শর্ত লাগাইছে। আর বললো যে এই পরিমাণে এত মিসকাল স্বর্ণ আমাকে তোমার দিতে হবে। উনি আইসা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো মুক্ত হইতে চাই, আমার মালিক এই শর্ত লাগাইছে তার জমিনের মধ্যে আমি খেজুর গাছ লাগাই দিতে হবে, আর এই খেজুর গাছে এক বছরের ভিতরে খেজুর ধরবে। আর দুই নম্বরে হইল ভাই দুস্থ বলছে যে আমার এই পরিমাণে স্বর্ণ দিতে হবে। রসুলের পাঁচ সালাম একটু বললেন যে তুমি খেজুরের চারার ব্যবস্থা করো, আমি তোমার বাগানে আইসা খেজুর তোমার ওই জমিনের মধ্যে আমি আসবো, খেজুর গাছ লাগাই দিব, আর এদিক দিয়ে একটা স্বর্ণের টুকরা ওনাকে দিয়ে দিলেন, দুনিয়া তোমার মালিক রে দাও। বলেন যে যখন এটা দিচ্ছেন হ্যাঁ গুসা হয়ে ফেরত দিয়ে দিলে, বলে এটা কি হবে, আমি তো বলছি এত ওজন লাগবে। বলেন যে যাও আল্লাহ রসুলে বললেন যাইয়া তুমি বলো তোমার মালিককে এটাই ওজন করছো। বলেন যে যখন দেখতে অল্পই দেখা যাচ্ছিল, কিন্তু যখন উনি ওজন করছে তো দেখতে পাইল যা বলছিল শর্ত লাগাইছিল যত মিসকাল বা যত বড়ি একবারে এতটুকুই হয়ে গেছে। বলেন যে এরপরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, বলে যে ভাই দোস্ত গেলেন বাগানের মধ্যে খেজুর গাছ লাগাই দিলেন, তো আল্লাহর মেহরবানিতে এক বছরই খেজুর আসিয়া গেল। বলে যে দুরু শর্ত পুরা হয়ে গেল, উনি মুক্ত হয়ে গেলেন, মসজিদে আসিয়া গেলেন। বলে যে ভাই দোস্ত মসজিদে আসার পরে আল্লাহ ওনারে বহুত বড় এলিমের হিসা আর অংশ দিছিল, বলেন যে উনি এলিম শিখছেন, বলেন যে এরকম ভাবে দিন শিখছেন, আর বলেন যে ভাই দোস্ত মসজিদের মাহলে থেকে উনি এমন হয়েছেন এত উপরে উঠছেন, বলেন যে দোস্ত মানুষ দুনিয়ার কোন এইরকম ভাবে দুনিয়ার কোন চিজ আসবাব দিয়া বা কোন পজিশন দিয়া উপরে উঠে না, বলেন যে মানুষ তাকওয়া পরহেজগারি দিয়েই উপরে উঠে। বলেন যে যার পয়দা আর যার শুরুটা হইল মুজুসি অগ্নি পূজারীর ঘরে ছিলেন উনি, আর আজকে এইরকম ভাবে মেহনত করে তাকওয়া পরহেজগারি হাসিল করছেন, কত উপরে উঠছেন। বলেন যে এত উপরে উঠিয়া গেছেন হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন যে একদিন উনি মসজিদের মধ্যে বসা, বলেন যে দুস্থ মুহাজির আনসারের মধ্যে উনি বসা আছেন, এমত অবস্থায় মুহাজিরা বলতেছেন, মুহাজিরা উঠে বলেন যে সালমানও মিন্না, বলেন যে সালমান তো আমরা মুহাজিরের জমাতের লোক, কারণ উনি এদেশে পয়দা হন নাই, তো অন্যখান থেকে আসছেন। আনসাররা শুনে বলে যে না না এখন দেখেন ওনাকে নিয়ে ছিল ওনার গোলামী জিন্দগি, আর আজকে ওনারে নিয়ে ওনারা প্রতিযোগিতা ফখর করতেছে। বলেন যে আনসাররা বলে যে না না আরে সালমান তো আমরার আনসারের জমাত ভুক্ত, কারণ উনি এখানে মুসলমান হয়েছেন। বলেন এর মধ্যে আল্লাহ রসুল আসলেন, শুনলেন বলে যে শোনো শোনো আরে সালমান না মুহাজির না আনসার, সালমান তো আমার ফ্যামিলির লোক, আমার পরিবার ভুক্ত লোক। বলেন যে দুস্থ কোথায় গেল সালমান, ছিল কোথায় আর কোথায় যাইয়া উঠলো। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এই জন্য এই দাওয়াত আমাদের যখন চলতে থাকবে, তো বলেন যে ভাই দুস্থ ইমান বলতে থাকবে, বলেন যে ভাই দুস্থ যখন দাওয়াত চলবে তো বলেন যে আমাদের এবাদত শুদ্ধ হইতে থাকবে, সহি হইতে থাকবে। বলেন যে ভাই দুস্থ বলেন যে এই জন্য আমরা যখন এইরকম আমাদের এবাদতকে শুদ্ধ করতে থাকবো, আর বলেন যে আমাদের এবাদতে আমরা সহি করবো এলিমের মাধ্যমে, বলেন যে এলিম ছাড়া আমাদের এবাদত সহি হবে না, আর বলেন যে সাথে সাথে বলেন যে ফাজাইল আমাদের সামনে থাকবে, বলেন যে ফাজাইলের আগ্রহ আমাদের সামনে থাকতে হবে, বলেন যে যখন আমরা ফাজাইলের এলিম থাকবে তো আল্লাহর ওয়াদ আর ওয়াইদের উপরে আমাদের ইকিন বনবে, তো বলেন যে আল্লাহর ওয়াদা ওয়াইদকে সামনে নিয়ে আমরা এবাদত করব, আর বলেন যে ভাই দুস্থ আর এমনি ভাবে বলেন যে আল্লাহর জিকির আমাদের মধ্যে থাকতে হবে, জিকিরের দ্বারা বলেন যে আল্লাহর ধ্যান সামনে থাকবে, বলেন যে যদি আল্লাহর ধ্যান না থাকে সামনে তাইলে হবে না, এই জন্য হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন বলেন যে ভাই যদি শুধু এলিম আছে জিকির নাই তো এটার দ্বারা আমাদের মধ্যে কিবির আসবে, আর বলেন যে জিকির আছে এলিম নাই তো এটা আমার জুলমত অন্ধকার পয়দা হয়ে যাবে, বলেন যে নোড়াই হবে না, তো এই জন্য বলেন যে ভাই দুস্থ এলিমও রাখবো জিকিরও রাখবো, আর বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ বলেন যে আমরা এইরকম ভাবে এখলাসের সাথে আমাদের কাম করতে হবে, বলেন যে আখলাকের সাথে আর এখলাসও লাগবো, বলেন যে এই জন্য প্রত্যেক আমল কবুল হইতে হইলে হযরতজি যে ফরমাইছেন একটা ভাই দুস্থ ইমানও লাগবো, আর বলেন যে ভাই দুস্থ এইরকম ভাবে তরিকাও লাগবো, সহি তরিকা নবীর তরিকাও লাগবো আর এখলাস লাগবো, যখন এই তিনটা পাওয়া যাবে তখন যে সেই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, আর বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ বলেন যে এইটার জন্য আমাদের সময় ফারিক করতে হবে, আর এটার জন্য বলেন যে আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের আল্লাহর রাস্তায় বাইর হইতে হবে, যেরকম দাওয়াত দিব আল্লাহর রাস্তায় বাইর হবে বাইর হইতে হবে, মেহমান বলেন যে দুস্ত আল্লাহর রাস্তায় বাহির হওয়ার কোন বদল হইতে পারে না, বলেন যে আল্লাহর রাস্তায় বাহির হওয়ার কোন বদল নেই, গড়ের মধ্যে মরার কোন আগ্রহ নেই, বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আরে আমি তুই আমার দিলে চাই আমি আল্লাহর রাস্তায় বাহির হয়ে যাই আর সেইখানে যাই আমি শহীদ হই আবার জিন্দা হই আবারও শহীদ হয়ে যাই, আল্লাহর রাস্তায় আবার জিন্দা হইয়া আবার যাই আবার শহীদ হই, বলে যে আল্লাহ আবার জিন্দা হই আল্লাহর রাস্তায় বাহির হই আবার শহীদ হই, একবার না বলকে সাতবার বলছেন এই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে যে আল্লাহর রাস্তায় মরার জন্য, তো বলে যে ভাই দুস্ত এমন একটা পরিবেশ ছিল সাহাবাই কেরামের জমানায় বলেন যে ওনারা ঘরে মরাটাকে কখনো পছন্দই করতেন না, বলকে আল্লাহর রাস্তায় মরাকে ওনারা পছন্দ করতেন, তো কিরে ভাই আমরা কি ঘরে মরতে চাই না আল্লাহর রাস্তায় মরতে চাই, বলে যে ভাই দুস্ত ইয়ামেনের মধ্যে সাহাবাই কেরাম রাজিয়াল্লাহু আনহুম বসা ছিলেন, এরপরে ওনারা আপোষের মধ্যে কথা বলতেছিলেন, বলতে বলতে বলেন যে ভাই আরে ঘরের মধ্যে কে মরে, ঘরের মধ্যে মরে কে, ওনারা বলেন ঘরের মধ্যে ফালতু জানোয়ার মরে, গরু মরে, বলেন যে এরকম ভাবে গরু ছাগল এইরকম হাঁস মুরগি আর ফালতু জানোয়ার, আর ঘরের মধ্যে মহিলারা হইল মরবার জায়গা, অর্থাৎ যারা পুরুষ আল্লাহ রাস্তায় ওনারা মরবে ওনারা ঘরে মরতেই পারে না, তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এই জন্য আমরাও আমাদের এইরকম ভাবে জজবা হইতে হবে যে আমরা আল্লাহ রাস্তায় বাইরিব আল্লাহ রাস্তায় জান দেওয়ার জন্য, মেহমান বলেন যে ভাই দুস্থ চার মাস না বলকে পুরা জিন্দগি, আর আগে বলা হয়তো চার মাস, এখন তো আমরা বলি বলেন যে ভাই ছয় মাস দাও, বলে যে আল্লাহ রাস্তায় এখন আমরা ছয় মাস লাগাইব, তো এই জন্য বলেন যে ভাই আমরা সব এই কথার উপরে তৈরি হয়ে যাইব যে আমরা আল্লাহ রাস্তায় বাইরিব এরকম ভাবে চার চার মাসের জন্য ছয় মাসের জন্য। আমি তো আপনি হাত উঠাযা, হাত উঠানা সুন্নত তরিকা নেই হ্যায়, পেরো পর খড়ে হোকর বতাইয়ে যে হম ইস ইজতেমা সে নফা জায়েঙ্গে, তো বলেন যে ভাই আপনারা তো এখন হাত উঠাইছেন, বলেন যে হাত উঠানো এটা সুন্নত তরিকা না, বলকে পায়ের উপরে দাঁড়াইয়া এরপরে বলা যে আমি তৈয়ার আছি এটা হইল সুন্নত, তো বলেন যে এই জন্য ইজতেমার থেকে নগদ যারা যাবেন একটু মেহরবানি করে দাঁড়ান দেখি যে কে কে আছেন চার চার মাসের জন্য এরকম ভাবে আল্লাহ রাস্তায় যাইব, একটু মেহরবানি করে দাঁড়াই ভাই মাশাআল্লাহ। দেখুন হাত তো সবনে উঠায়া থা, আর পায়ের পর সবনে খড়ে হয়ে রায়, বলে যে ভাই দেখেন আগে তো হাত তো আমরা সবাই উঠাইছিলাম কিন্তু এখন তো ভাব আমাদের দেখা যায় খারাপ হইতেছে না, সবের সারি দুনিয়া মে জানে কি নিয়ত করকে খড়ে হয়ে যাও, বলে যে ভাই পুরা দুনিয়া যাওয়ার নিয়ত করে এখন দাঁড়াই যাই ভাই, আর কই বেঠা না রে, বলে যে এখন কেউ বসে থাকবো না সব দাঁড়াই যাই ভাই, আগর আপ খড়ে হয়ে গে তো সিরফ জো হ্যায় চলনে কি দে রে, বলে যে আপনারা যদি দাঁড়াই গেলেন তো এখন শুধু বাকি হলে চলা আল্লাহ রাস্তায় কদম উঠানো, আরে সারি দুনিয়া মে জানে কি নিয়ত সে খড়ে হয়ে যাও, বলে যে ভাই সারা দুনিয়া যাওয়ার নিয়ত করে সবাই দাঁড়াই যাই ভাই, যারা যেখানে আছি সব দাঁড়াই, যে বেঠা রয়ে যায়গা ও রুক যায়গা, বলে যে বসে যাইব সে পিছে পড়িয়ে যাবে সে আটকা পড়বে, আল্লাহ তবকো চল দেনে কি তৌফিক আতা ফরমায়। ভাই আল্লাহ প্রত্যেক আমরা আল্লাহ রাস্তায় চলার তৌফিক দান করুন। ভাই বসি, বসে অল্প সময়ের জন্য বসি, ভাই বসি, বসেন ভাই, মেহরবানি করে বসি, অল্প সময় বসেন, বসেন ভাই, বসি ভাই, আর অল্প সময়ের জন্য বসি। যে লোক নকদ তৈয়ার হো গে পাঁচ মহিনে বেরুন কে লিয়ে, اور جو نقد تیار ہو گئے چار مہینہ نقد کے لیے, اور جن کی ہمت ابھی چار مہینے کی نہیں پڑی وہ چلنے کے لیے آئے ہیں, وہ بھی نیت کر کے کھڑے ہو جائیں اور تشکیل والوں سے رابطہ کر کے اپنی ترتیبیں بنوا لیں۔ بولیں گے بھائی ایک گھر ہمیں زیادہ دھاڑی لام بدیش تو پانچ ماس اور دیشر بھیتر چار ماس, اور جدید کو بھائی چار ماس ہمت نہ ہو تو چلیس دن تو بولیں گے ہمرا یہاں کھڑا ہوئی হইয়া আমরা যাইয়া তশকিল ওয়ালার সাথে মিলিয়া আমাদের তরতিব বানাই দিব, আমাদের জমাতের তরতিব দিব। আর খিত্তে কি জমাতে ইসকি ফিকর করলে, আর প্রত্যেক খিত্তার জমাত মেহরবানি করে আপনারা জমাত বানাইবার ফিকির করেন ভাই, জমাতের তরতিব দেন। জরুরিয়াত সে ফারে হো যায় ইনশাআল্লাহ আগলি মজলিস কে।